عليكم إبراهيم هو سماكم المسلمين. صدق الله مولانا العظيم. میرے محترم دوستو اور بزرگو، دنیا کے اندر 140,000، 170,000، 200,000 انبیاء علیہم السلام تشریف لائے اور ان کے ساتھ ان کی امتیں آئیں، لیکن ان 200,000 امتوں میں سے کسی بھی امت کو دعوت والا کام اور وہ محنت جو نبیوں کی محنت تھی، وہ ان 200,000 امتوں میں سے کسی بھی امت کو محنت نہیں دی گئی. نبیوں والی محنت کے لیے اور دعوت کی عالی عمل کے لیے اللہ نے ان تمام امتوں میں صرف اس امت کو منتخب کیا ہے جس کے اندر ہم اور آپ ہیں، اور جو امت محمد صلی اللہ علیہ وسلم اور خیر امت کہلاتی. نحمدہ و نصلی علی رسول کریم، اما بعد. میں محترم دوست اور بزرگو، بولتے تھے پتا جو دنیا کے اللہ تعالیٰ 140,000 অথবা 170,000 অথবা 2,000,000 আম্বিয়া আলাইহিমুস সালাম ও সালাম দেরকে যে দুনিয়াতে পাঠাইছেন, এই সমস্ত নবীদের সাথে উম্মতকেও দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু এই 2,00,000 উম্মতের মধ্যে থেকে কোন উম্মতকে ওই কাম দেওয়া হয়নি যে কামটা নবীরা করতেন. আল্লাহ তাআলা নবীর মেহনত এবং দাওয়াতের এই উঁচা কাম ওই উম্মতকে দান করতেন যে উম্মতের মধ্যে আপনাকে আর আমাকে আল্লাহ তাআলা সামিল করে দিচ্ছেন. তো ইতিপূর্বে যত উম্মত আসছেন দুনিয়াতে, কোন উম্মতের তো এই উঁচা কাম আর দাওয়াতের মেহনত যেটা নবীদের দ্বারা আল্লাহ তাআলা করাই দিচ্ছেন তাদেরকে আল্লাহ তাআলা দেন নাই, কিন্তু আল্লাহ তাআলা এই উম্মতকে এই উঁচা মেহনত এবং দাওয়াতের মেহনত যে মেহনত আল্লাহ তাআলা নবীদের দ্বারা করাইছেন ওই মেহনত এই উম্মতকে আল্লাহ তাআলা দান করেছেন. ইসলিয়ে এ দোস্ত ওর বুজুর্গ ইস উম্মত কো বতৌর খাস আল্লাহ সে ইস মুবারক মেহনত কে লিয়ে মাঙ্গা গয়া হে। ইয়ে উম্মত মাঙ্গি হুই উম্মত হে, ওর ইস উম্মত কে লিয়ে জো নবী হে ও ভি মাঙ্গা হুয়া হে। হামে ভি ইয়ানি জিসমে হাম ওর আপ হে, ہمیں بھی اللہ سے اس مبارک کام کے لیے مانگا گیا، اور ہمارے نبی کو ہماری تربیت کے لیے کہ وہ اس کام مبارک کام کی بنیاد پر ہماری تربیت کرے اس کے لیے نبی مانگا گیا. چار دعائیں ابراہیم علیہ السلام کو سلام نے اس امت کے لیے یعنی ہمارے لیے مانگی. پہلی دعا مانگی، اس امت کا وجود مانگا اور اس امت کا کام مانگا. اس وقت جب حضرت حاجرہ اور اسماعیل کو اس میدان میں چھوڑا ہے جہاں کھانے پانی کا نام و نشان تک نہیں تھا، چلتے وقت وہاں سے دعا مانگی، تھوڑا سا آگے بڑھ کے ٹوٹے ہوئے اور دکھے ہوئے دل کے ساتھ، اے اللہ اس روئے زمین کے اوپر ہم تین ہیں، ہم ہیں، ہمارا بچہ ہے، ہماری بیوی ہے، آپ جو حکم دیں گے وہ پورا کرتے آئے ہیں اور پورا کرتے رہیں گے، لیکن اس پوری دنیا کے اندر محنت کے لیے یہ تین ناکافی ہیں، اس لیے آپ سے التجا اس بات کی ہے کہ ہمارے اس بچے کی نسل کے اندر ایک امت ایسی پیدا کر دیجئے کہ جو امت آپ کے کلمے کو لے کر کے پوری روئے زمین کے اوپر، صحراؤں میں، دریاؤں میں، پہاڑوں پر، آسمانوں میں، پیراؤں میں، دنیا کے کوچے کوچے میں آپ کے کلمے کو لے کر کے پھرنے والی ہو، ایسی ایک امت ہمارے اس بچے کی نسل کے اندر پیدا کر دیجیے. تو محترم دوست اور بزرگ بولیں جی، بشیش بھاوے اللہ تعالی ہمارے نبی کے جے رکم دوار مادوں میں دنیا سے پڑھائی سے ہمارے نبی کے جے رکم اللہ تعالی پکو تھے کہ چاوہ ہوئی سے দুনিয়াতে আসবার জন্য এই উম্মতকেও আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে অর্থাৎ আল্লাহ পাকের কাছ থেকে মাঙ্গার মাধ্যমে চাওয়া যেরকম আল্লাহ পাকের কাছে চাওয়ার কারণে এই উম্মত দুনিয়াতে আসছেন, এরকম আল্লাহ তাআলা এই উম্মতের তরবিয়তের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, ওই দোয়ার কারণে আল্লাহ তাআলা নবীকে দুনিয়াতে পাঠাইছেন। অর্থাৎ এই উম্মত যেরকম দোয়ার বরকত হিসাবে দুনিয়াতে আসছে, এই নবীর উম্মতকে তরবিয়তের জন্য যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, উনিও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে দুনিয়াতে আসছেন। তো মহতরম দোস্ত বুজুর্গ, যে আল্লাহ তাআলা এই উম্মতকে এত উঁচা কাম দিচ্ছেন, আর এত উঁচা কাম আল্লাহ তাআলা এই উম্মতের জিম্মায় দিচ্ছেন, যে এই উম্মতকে দুনিয়াতে আসবার সময় যেরকম আল্লাহর রসুল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, যার বরকতে আল্লাহ তাআলা এই উম্মতকে দুনিয়াতে পাঠাইছেন, ঠিক এই উম্মতের কাম এবং এই উম্মতের ওজন এটাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে হয়। এজন্য বলেন যে যখন নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বিবি আর বাচ্চাকে মক্কা মুকাররমার ওই অনাবাদী জমিনের মধ্যে রেখে যাইতেছিলেন, আর বিবিকে ছেড়ে যাওয়ার সময়, বাচ্চাকে ছেড়ে যাওয়ার সময় দিলের মধ্যে যে এক ব্যথা ছিল, ওই সময় আল্লাহ পাকের কাছে যে চারটা দোয়া করতেন, এর মধ্যে বড় একটা দোয়া ছিল যে এই উম্মতের ওজুদ দুনিয়াতে যেন হয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া এরকম ছিল যে আমি এবং আমার স্ত্রী আর আমার বাচ্চা পুরা দুনিয়াতে এই দিনকে পৌঁছাইবার জন্য, এই দিনের মেহনতের জন্য আর এই দাওয়াতের মেহনতের জন্য দিন দুনিয়াতে উজুদে আছে এর জন্য যথেষ্ট নয়, এই জন্য আমার এই বাচ্চা ইসমাইল আলাইহিসসালামের বংশধরের মধ্যে আপনি এমন এক উম্মতকে পাঠান যে উম্মত এই দুনিয়ার কোনায় কোনায় পাহাড়ে যে এরকম ভাবে জমিনের উপরে, আর এরকম ভাবে সমুদ্রের উপরে, আর এরকম ভাবে দুনিয়ার প্রত্যেকটা কোনায় কোনায় প্রত্যেকটা অঞ্চলের মধ্যে এই দিনের মেহনত করবে। তো হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই দোয়ার উপরে আল্লাহ তাআলা এই উম্মতকে দুনিয়াতে উজুদে আনছেন, এই উম্মতের অস্তিত্ব এই দুনিয়ার উপরে হয়েছে। তো বলেন যে একদিকে যেরকম এই চার দোয়ার মধ্যে এক দোয়া যেরকম হযরত ইব্রাহিম আলাইহিসসালাম করতেন এই উম্মতের দুনিয়াতে উজুদের জন্য, অস্তিত্বের জন্য, সাথে সাথে এই উম্মতের যে কাম হবে এই কামটাও হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিতেন যে এই উম্মতের কাম কি হবে। তো মহতরম দোস্ত বুজুর্গ, যে এরকম ভাবে আল্লাহ পাক হযরত ইসমাইল আলাইহিসসালামের বংশধরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই দোয়ার উপরে একদিকে যেরকম এই উম্মতকে দুনিয়াতে পাঠাইছেন, আর এরকম ভাবে এই উম্মতের তরবিয়তের জন্য ওনার দোয়ার বরকতে যেরকম নবীকে পাঠাইছেন, সাথে সাথে এই উম্মতের অস্তিত্ব এবং এই উম্মতের কাম যে আল্লাহ পাকের কাছ থেকে তিনি চাইলেন। আল্লাহ ইজ্জত সে ইস দোয়া কে বাদ জব বেতুল্লাহ শরীফ কি তাবির হুই তো উস ওয়াক্ত এক দোয়া ওর মাঙ্গি ওর ও ইয়ে মাঙ্গা কে আল্লাহ জিস উম্মত কো আপকে দিন কি মেহনত কে লিয়ে মাঙ্গা হে আপনে বচ্চে কি নসল মে উস উম্মত কা মিজাজ ইয়ে বানা দিজিয়ে কি ও আপকে কলমে কো বুলন্দ করনে কে লিয়ে আপনি জান আপনা মাল আপনি ইজ্জত আপনি আবরু আপনি ইস্তেদাদ আপনি তমাম তর সলাহিয়ত কুরবান কর দেনে ওয়ালি আট চিজে কুরআনে পাক কে আন্দর গিনাই গই হ্যায় উন আটো কো কুরবান কর দেনে ওয়ালি হো এসা মিজাজ উস উম্মত কো আতা ফরমা দিজিয়ে ওর ফির উস উম্মত কি তরবিয়ত কে লিয়ে এক নবী আতা ফরমা দিজিয়ে রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক 100% কুরবানি দেনে ওয়ালি اور نبی تربیت کے لیے ربنا وبعث فیہم رسولا منہم یتلو علیہم آیاتک ویعلمہم الکتاب والحکمہ تربیت کے لیے ایک نبی اللہ رب العزت نے حضرت ابراہیم علیہ السلام کو سلام کی ساری دعائیں قبول فرما کر امت کو وجود بخشا اور حضور صلی اللہ علیہ وسلم اس دنیا میں تشریف لائے آپ نے خود فرمایا کہ دیکھو میرے بعد کوئی نبی نہیں اور تمہارے بعد کوئی امت نہیں اب تو قیامت تک تم کو وہ کام کرنا ہے جس کے لیے انبیاء علیہ السلام تشریف لایا کرتے تھے اللہ نے حکم دیا کہ وہ آنے تب ملت ابراہیم حنیفہ اے محمد صلی اللہ علیہ وسلم চাইয়ে রাজার হুকুম দিয়া যায় তো আগ মে কুদ যায়, আর হুকুম দিয়া যায় তো বেটে কে ঘরে পে ছুরি চালা দি যায়, আর আগে হুকুম দিয়া যায় তো বিবি ও বচ্চে কো আপনে সে হমেশা কে লিয়ে হিজরত করা দি যায়। উসি মিজাজ কে উপর ইস উম্মত কি তরবিয়ত কিজিয়ে। আল্লাহ কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো হুকুম দিয়া গিয়া যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ইস উম্মত কি তরবিয়ত রোজে আউয়াল সে কুরবানিয়ো কি বুনিয়াদ পর কি হে। اندر یہ دین کا کام لیا جانا ہے ان دونوں کے اندر وہ صفات پیدا ہو جائے جو دعوت کی صفات کے لیے ضروری ہے, دعوت کی محنت کے لیے ضروری ہے. اور وہ صفات ان میں سب سے پہلی چیز کہ کامل یقین اللہ کی ذات کے اوپر, صرف 300 سال کا مسئلہ نہیں, اس پوری کائنات کے اندر جو کچھ بھی اللہ کا غیر جس شکل میں پھیلا ہوا ہے, انسان ہو جنات ہو فرشتے ہو حیوان ہو آسمان و زمین چاروں سور ستارے ہو دریا جنگل پہاڑ ہو حشرات اللہ ہو چرندے پرندے درندے چوپائے دوپائے ہو, جو کچھ بھی اللہ کا غیر پھیلا ہوا ہے اس سب کا یقین اندر سے نکلے اور اتنی محنت کی جائے کہ دل کے اندر یہ بات اتر جائے کہ اس پوری کائنات کو پیدا کرنے والا تنہا صرف اور صرف اللہ ہے, اور جس صورت سے تنہا اس نے اپنی قدرت سے ساری مخلوق کو پیدا کیا ہے اسی صورت سے ساری مخلوق کو تنہا اپنی قدرت سے پال رہا ہے, پیدا کرنے والا بھی وہی اور پالنے والا بھی وہی, اور پیدا کرنے کے بعد ساری مخلوق چھوٹی ہو یا بڑی ساری کی ساری مخلوق اپنی ہر حرکت و سکون کے اندر اللہ کے امر کی محتاج ہے, کوئی مخلوق اپنی مرضی سے اللہ کے امر کے بغیر کچھ کر ہی نہیں سکتی, حتیٰ کہ چھوٹی سی چھوٹی مخلوق اگر چوٹی اپنی مرضی سے کچھ نہیں کر سکتی تو خدا کی قسم جبرائیل جیسا فرشتہ بھی اپنی مرضی سے کچھ نہیں کر سکتا ہے. تو محترم دوست بزرگ بولیں جو پرتھم دن تھی حضور صلی اللہ علیہ وسلم یہ امتر جو تربیت کرتیں এই তরবিয়তের মাধ্যমে এই উম্মতকে দুইটা রোখের মধ্যে দুইটা দিকের মধ্যে আনবার জন্য ফিকির করতেন, আর এই দুই রোখের মধ্যে এই দুই জিনিসের উপরে উম্মতকে আনবার আগে দুইটা গুণ তাদের মধ্যে পয়দা করবার জন্য মেহনত করতেন. পয়লা গুণ তো হইল যে এই রোখের উপরে তাদেরকে আনবার জন্য এই জিনিসের উপরে তাদেরকে আনবার জন্য প্রথম যে গুণটা তাদের মধ্যে পয়দা করবার মেহনত করতেন সেটা হইল খালেস ইয়াকিন তাদের দিলের মধ্যে পয়দা হয়ে যায় যে একমাত্র আল্লাহ বাকি করেন ওয়ালি দাস আল্লাহ সারা আর যত জিনিস যে এরকম ভাবে দুনিয়াতে অস্তিত্ব আছে যে আমাদের নজরের সামনে নজরের বাইরে যে এরকম ভাবে পিপড়া হোক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হোক আর বলেন যে এরকম ভাবে জমিনের সাধারণ একটু মাখলুক হোক চার পায়ে চলে এরকম মাখলুক হোক দুই পায়ে চলে এরকম মাখলুক হোক আর বলে জড় পদার্থ আর বলে সমস্ত হাইওয়ান জানোয়ার আর বলেন যে জমিনের মধ্যে হোক আর আসমানের মধ্যে হোক আল্লাহ ছাড়া আর যত কিছু আছে এই সব কিছু করবার ব্যাপারে কোনো ক্ষমতা রাখে না, একমাত্র আল্লাহ বাকি হইলেন করলে ওয়ালিদা. আর বলেন যে দ্বিতীয় জিনিস হইল যে এরকম ভাবে এই সমস্ত মাখলুক যে এরকম ভাবে পিপড়া থেকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত আর বলেন যে একটা জড় পদার্থ নিয়ে থেকে নিয়ে আর দুনিয়ার সমস্ত জীবজন্তু আর এরকম ভাবে ছোট থেকে নিয়ে বড় মাখলুক এই সব কিছুর পয়দা করেন ওয়ালা একমাত্র আল্লাহ তাআলা. এই সব কিছুকে যেরকম আল্লাহ তাআলা আপনার কুদরতের দ্বারা পয়দা করতেন বলছে ঠিক আল্লাহ তাআলা এই সব কিছুকে যে আপনার কুদরতের দ্বারা প্রতিপালন করতেন, পয়দা করার ব্যাপারে যেরকম আল্লাহ তাআলা কারো কাছে মুখাপেক্ষী হন নেই, একাই আল্লাহ তাআলা এই সমস্ত মখলুকাতকে পয়দা করতেন, আল্লাহ তাআলা আর যত মখলুকাত আছে যে সমস্ত কিছুকে যেরকম আল্লাহ তাআলা পয়দা করতেন বলেন যে ঠিক এরকম ভাবে দুনিয়ার সমস্ত মখলুকাত আল্লাহ পাকের হুকুমের মুক্তাজ এবং আল্লাহ পাকের হুকুমের কাছে মুখাপেক্ষী কোনো কিছু করবার ব্যাপারে এটাও আল্লাহ তাআলা ফয়সালা করতেন সিদ্ধান্ত নিতেন. বলেন যে যেরকম একটা পিঁপড়া সে যেরকম তার কদম আল্লাহ পাকের হুকুম ছাড়া করতে পারে না, ইব্রাহিম আলাইহিসসালামের মতো বড় ফেরেশতা শক্তিশালী ফেরেশতা সেও আল্লাহ পাকের হুকুম ছাড়া কিছু করতে পারে না. বলেন যে যেরকম নাকি দুনিয়ার সমস্ত মখলুকাত আল্লাহ পাকের হুকুম ছাড়া কিছু করতে পারে না, যে যাদেরকে আমরা করা দেখি তো বলেন যে তারাও আল্লাহ পাকের হুকুমের বাইরে কোনো কিছু করবার ক্ষমতা রাখে না. তো একদিকে যেরকম আল্লাহ তারা সমস্ত মখলুকাতকে বানাইছেন আর একদিকে যেরকম সমস্ত মখলুকাতের প্রতিপালনের জিম্মাদারি নিতেন সমস্ত মখলুকাতকে প্রতিপালন করতেছেন, আর বলছে ঠিক এরকম সমস্ত মখলুকাত লাভ আর উপকার ক্ষতি আর নুকসান দেওয়ার ব্যাপারে আল্লাহ পাকের হুকুমের মোহতাজ, আল্লাহ পাকের হুকুমের কাছে মুখাপেক্ষি। বলেন যে সমস্ত মখলুকাত নিজের ইচ্ছায় কিছু করতে পারে না, আল্লাহ পাকের হুকুম ছাড়া এই ফয়সালা আল্লাহ তারা করছে। শেখ ও খুদপরস্তিকে অনেক ডুবে হুয়ে থে দুনিয়া ভর কি জিতনে ভি আল্লাহ কে গয়ে কি আল্লাহ কে গয়ে কি শকিল মখলুক পয়দা হুয়ে অনেক কেতি দিল কে অন্দর উতরা এসে লোগো সে পুরি দুনিয়া কে অন্দর ঈমান ও ইয়াকিন কা কাম লেনা, মেহনত কা কাম লেনা, নবিয়ো ওয়ালে কাম কে লিয়ে উনকো পুরি দুনিয়া কে গোশে গোশে কে অন্দর জিম্মেদারি ऐसे लोगों को तैयार करने के लिए हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने शुरू ही से कुर्बानियों वाली बुनियाद पर इस उम्मत को उठाया। चुनाचे ये 13 साल तक जो मक्के की जिंदगी है कुर्बानियों भरी हुई वो इसी ईमान को बनाने के लिए है। अल ईमान यतगज़्ज़ा बिल मसाइब वल मशक्का, ईमान मुसीबतों में पला बढ़ा करता है। चुनाचे ये 13 साल की मेहनत जो थी कुर्बानियों वाली जिसके अंदर पत्थर जल कर के लोग नर्म हो गए, 307 का यकीन निकल करके खालिद एक अल्लाह की बड़ाई और दुरियाई का यकीन दिल के अंदर आ गया, अल्लाह के हर गैर का दिल के अंदर से यकीन निकल गया, दरिंदगीत और हैवानियत इंसानियत से बदल गई। आलम यह था शिकारी कस्म के लोग कि हम अपने गुलाम को सुतून में बांधे दे रहे हैं, आप हमारे गुलाम के दाहिनी हाथ के पुतली के ऊपर तीर मार दीजिए और अगर सही निशाने के ऊपर तीर बैठ गया तो हम आपको 200 बरस पुरानी शराब पिलाएंगे। उस गुलाम के आंख पर तीर लगता है वो तड़प तड़प पर जान दे देता है और ये 200 बरस पुरानी शराब पी रहा है। इस किस्म की जिंदगी अबू जहल हजरत उमर के बारे में कहा करता था कि अगर किसी को अपनी लड़की के जिंदा दफन करने में तकलीफ हो तो वो उमर के हवाले कर दे। उमर इतना पत्थर दिल इंसान है कि दसियों लड़कियों को जिंदा दफन कर देगा, उसके ऊपर कोई असर नहीं होगा। ऐसे लोग जो इस कस्म के सख्त दिल और दरिंदगी है जिनकी जिंदगी के अंदर उनसे पूरी दुनिया के अंदर दावत की मेहनत और नबियों वाला काम लेना है। चुनाचे ये सबसे पहली मेहनत कुर्बानी वाली हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने सहाबा से ये कराई। तो मोहतरम दोस्त बुजुर्ग बोलते हैं जे जे मेहनत हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम सर्वप्रथम करतें सेटा हलो मोहतरम दोस्त बुजुर्ग जे जे समस्त मानुषगुलोर दिलेर मध्ये आल्लाह छाड़ा अन्य समस्त जिनिसेर विश्वास एवं आल्लाहर गायेर अन्य समस्त जिनिसेर यकीन जादेर दिलेर मध्ये तादेरके दिए पूरा उम्मतेर मध्ये खालिस आल्लाह पाकेर यकीनके উম্মতের দিলের মধ্যে জমাইবার জন্য তাদের কাছ থেকে মেহনত নেওয়া হবে। তো কি পরিমাণ মেহনত তাদের উপরে করার প্রয়োজন এবং কোন লাইনের তরবিয়ত তাদের উপরে করার প্রয়োজন, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরকম ভাবে উম্মতের উপরে প্রথম দিন থেকে এই মেহনতকে শুরু করছেন। আর বলেন যে এরকম ভাবে যাদের দিলের মধ্যে মখলুকাতের ইয়াকিন দিয়ে ভরপুর ছিল, যে 307টা মুক্তির পূজা যাদের দিলের মধ্যে বসা ছিল, আর বলেন যে দুনিয়ার বিভিন্ন জিনিস থেকে হইতেছে এই বিশ্বাস আর খেয়াল যাদের দিলের মধ্যে ছিল, আর যাদের জিন্দগি এরকম ছিল যে এরকম পাথরের মতো শক্ত ছিল, আর যারা যাদের মধ্যে যে এরকম পশুদের জীবন ছিল আর এরকম অজ্ঞতার জীবন ছিল, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা 13 বছরের মেহনতের মাধ্যমে ওই সমস্ত লোকগুলোকে যে এক সমস্ত জিনিসের ইয়াকিনের বদলে এক খালিস আল্লাহ পাকের ইয়াকিন তাদের দিলের মধ্যে বসাইছেন। আর বলেন যে এরকম ভাবে তাদের এই পশুত্বের স্বভাবের পরিবর্তন হয়ে মনুষ্যত্ব তাদের মধ্যে আসছে। আর বলেন যে এরকম ভাবে আল্লাহ পাক তাদের জিন্দগির মধ্যে যে এরকম ভাবে খালে দিয়েছেন, আর তাদের জিন্দগির মধ্যে মানবার যোগ্যতা, আর বলেন যে এরকম ভাবে তাদের জীবনযাপনের পদ্ধতি এত উঁচা করে দিতেন ওই মেহনতের উপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন থেকে তাদেরকে উঠাইছেন। বলেন যে এরকম উঁচা কাজ যে পুরা দুনিয়ার মধ্যে দিনের মেহনত দিয়ে তাদেরকে দিয়ে নিবেন, এই জন্য তাদের ইমানের তরবিয়ত করাইছেন। এই জন্য ওই কোরবানি আর কষ্ট তাদেরকে দিয়ে আল্লাহ পাক করাই নিতেন, যে ওই কোরবানির উপরে তাদেরকে উঠাইছেন যেটার মাধ্যমে তাদের এই ইমানই তরবিয়ত হয়েছে। এই জন্য বলেন যে ইমান ইমান কোরবানি এবং মাসায়েব যে এরকম ভাবে যে সমস্ত কষ্ট ক্লেশ আর কোরবানির মাধ্যমে ইমান প্রতিপালিত হয় আর ইমান দিলের মধ্যে বনে, তো এই জন্য বলেন যে যাদের অবস্থা এরকম ছিল যে যারা যে এরকম ভাবে জাহিলি জামানাতে একটা গোলামকে সামনে রেখে তাকে যে তার চোখের মধ্যে তীর নিক্ষেপ করার মাধ্যমে যে যদি এতটুকু বাহাদুরি এবং ওই নিশানের উপরে তীর নিক্ষেপ করার যোগ্যতা রাখে, এর উপরে 200 বছরের পুরানো শরাব খাওয়ানোর জন্য যে এরকম ভাবে পুরস্কৃত করবার জন্য যে আপসের মধ্যে কথা বলতেছে যে 200 বছরের পুরানো শরাব তোমাকে পুরস্কার হিসাবে খাওয়ানো হবে যদি ওই গোলামের চোখের নিশান মোতাবেক তুমি তীর নিক্ষেপ করতে পারো। যাদের জীবন এতটুকু যে অজ্ঞতার মধ্যে আর এতটুকু বন্ধুত্বের মধ্যে ছিল যে তার তীরের উপরে ওই গোলাম তরপাইতে তরপাইতে ছটফট করতে করতে মৃত্যুমুখে পতিত হইত, আর সে পুরানো 200 বছরের শরাবকে পান করে এর মধ্যে আনন্দ ফুর্তি করত। যাদের দিল এরকম পাথরের মতো ছিল যে হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে আবু জাহলকে এই কথা বলতো যে কারো যদি নিজের কন্যা সন্তানকে দাফন করবার ব্যাপারে তার দিলের মধ্যে যদি কোন প্রকার দয়ার উদ্রেক হয় তো তার জন্য উত্তম হইল সে যেন তার মেয়েটাকে উমরের হাওয়ালা করে দেয়। উমর তো এরকম 10-10 জন কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে দাফন করতে কোনো প্রকার পরোয়া করবে না। তো এরকম তরবিয়তের এরকম ব্যক্তিদের তরবিয়তের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের এই মেহনত চালাইছেন মক্কা মুকাররমার মধ্যে তাদের উপরে, যাতে করে তাদের দিলের বিশ্বাসের পরিবর্তন হয়ে যায়, আর বলেন যে তাদের পশুত্ব মনুষ্যত্বের দ্বারা পরিবর্তন হয়ে যায়, আর পাথরের মতো শক্ত দিলগুলো যাতে করে নরম হয়ে যায় এবং দুনিয়াতে তাদের সহিভাবে জিন্দগি যাপন করবার যোগ্যতা পয়দা হয়ে যায়। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদের উপরে এই ঈমানের মেহনত চালাইছেন এবং এই মেহনতটাকে ঈমানের এই মেহনতটাকে কোরবানির মাধ্যমে করতে বলছেন, যেহেতু এই ঈমান কোরবানির মাধ্যমে প্রতিপালিত হয়। মক্কায়ে মুকাররমা মে ইস কিস্ম কি তমাম কুরবানিয়াঁ ইসলিয়ে দিলওয়াই গই কি পুরি দুনিয়া মে ইনসে দাওয়াত কা কাম লিয়া জানা হ্যায়। ইতনে পত্থর দিল ইনসান কি জো দর্দিয়ো লড়কিয়ো কে বাদ ভি জিনকে দিল কে উপর কোই আসর না হো, জব কুরবানিয়ো কি বাতি মে ইয়ে পিসে হে তো বাগদাদ কে অন্দর সেলাব কে আনে কে ওক্ত মে এক কুত্তা ডুব কে মর গিয়া থা। ইনকি আমানত ওর খিলাফত কে জমানে মে সেলাব কে অন্দর তো জব ইনকো খবর মিলি কি তুমারে জমানে খিলাফত কে অন্দর কুত্তা সেলাব মে ডুব কে মর গিয়া হ্যায় তো হযরত উমর কি চিখ নিকল গই ওর রোনে লগে ওর ইয়ে ফরমায়া কি লোগো কল কিয়ামত কে ময়দান মে আগর আল্লাহ নে মুঝসে পুছ লিয়া কি তুমারি হযরত খিলাফত কে অন্দর সেলাব কে জমানে মে তুমারি বদ ইন্তেজামি কি ওজহ সে হামারি এক বেজুবান মখলুক ডুব কে মর গই তো উমর তুমারে পাস উসকা কিয়া জবাব হোগা। উমর কি চিখ নিকল গই যে দসিয়ো লড়কিয়ো কো জিন্দা দফন করনে পর ভি ইসকা দিল মুতাসির নহীঁ হোতা থা, এক কুত্তে কি মৌত কে উপর চিখ মার কে রো রহা হ্যায়। তো মহতরম দোস্ত আর বুজুর্গ, যেহেতু এই উম্মতের দ্বারা পুরা দুনিয়াতে দীনের কাম নেওয়া হবে এবং দীনের মেহনত নেওয়া হবে, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রথম থেকেই তাদের উপরে এই ঈমানি তরবিয়ত করতেন, ঈমানের মেহনতের মধ্যে লাগাইতেন। বলেন যে এরকম যাদের তাদের মধ্যে যে কুস্বভাবগুলো ছিল এই স্বভাবগুলো পরিবর্তন হয়ে এরকম সুস্বভাবের মধ্যে পরিবর্তিত হয়ে গেছে, এরকম উন্নত চরিত্র এবং উন্নত স্বভাব তাদের মধ্যে পয়দা হয়েছে যে যাদের জামানায় খেলাফতের মধ্যে যাদের খেলাফতের জামানার মধ্যে যে এরকম ভাবে একটা কুত্তাও যদি বাগানের পাশের এক ট্রেনে মারা গেছে তো এটার উপরে তারা আফসোস করত। যারা আগে এরকম ভাবে নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতে কোন প্রকার দ্বিধাদ্বন্দ্ব করেনি তারা একটা কুকুরের মৃত্যুর উপরে যে দিলের মধ্যে তাদের আফসোস আসছে এবং এটার উপরে তারা যে এরকম ভাবে আফসোস করছেন। তো বলেন যে যখন নাকি এই খবর দেওয়া হলো যে এরকম ভাবে এক বন্যার কারণে সৈলাবের কারণে পানির সৈলাবের মধ্যে যে কথা বলতে পারে না এমন এক মখলুক সাধারণ যে এরকম ভাবে একটা কুকুর যে বাগানের পাশের ওই ড্রেনের মধ্যে পড়ে মারা গেছে, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে যখন এই খবর দেওয়া হলো তো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে কান্না শুরু করে দিলেন। আর বলেন যে এই কথা বললেন যে দেখো যে উমর কালকে আমাদের দিনে তুমি আল্লাহ পাকের কাছে কি জবাব দিবে যদি আল্লাহ তাআলা এই কথা জিজ্ঞাসা করেন যে ওই উমর তোমার বদ-ইন্তেজামির কারণে সুস্থ ব্যবস্থাপনা না থাকার কারণে যে ওই বাগানের পাশ দিয়ে যাওয়া ওই ড্রেনের মধ্যে যে এক কুকুর পড়ে মারা গেল পানিতে ডুবে মারা গেল, আর তোমার এই সুস্থ ব্যবস্থাপনা না থাকার কারণে যে তার মৃত্যু হয়ে গেল এর কারণে যে আমাদের দিনে তুমি আল্লাহ পাকের কাছে কি জবাব দিবে। মহতরম দোস্ত বুজুর্গ, যে এরকম ভাবে যারা নিজের সন্তানকে জীবন্ত কবর দিতে পরোয়া করেনি তারা এক কুকুরের উপরে এরকম আফসোস করতেছে যে ইমানিয়ে ইসরবিও যখন তাদের হয়েছে বলেন যে আল্লাহ পাকের সামনে দাঁড়ায় এটার জব দিই তার উপরে এতটুকু খেয়াল দিলের মধ্যে আসছে যে ওই রকম খারাপ চরিত্রের লোকগুলো আল্লাহ পাক ইমানিয়ে ইসরবিওতের মাধ্যমে এত উঁচা মর্তবায় তাদেরকে পৌঁছায় থাকে। আর বুজুর্গ মুকরমা কি কুরবানিও ভাই জিন্দগি মে জব সিফাত পেদা হই তো আব আল্লাহ কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে মদিনে মুনাওয়ারা তশরীফ লানে কে বাদ সাহাবা কো দো রুকু পর উঠায়া হে মেহনত করনে কে লিয়ে দো বুনিয়াদো পর মেহনত করনে কে লিয়ে সাহাবা কিরাম রাদিয়াল্লাহু আলাইহি মাজমাইন কো দীন কি খাতির উঠায়া এক মেহনত জিসকো হাম মাকামি মেহনত কহতে اور دوسری محنت وہ جس کو بیرونی محنت کہتے ہیں ان دو رخوں پر حضور صلی اللہ علیہ وسلم نے امت کو اٹھایا مقامی محنت جس کو ہم مقامی محنت کہتے ہیں اس کے لیے صحابہ کرام رضوان اللہ علیہ وسلم کی یہاں ترتیب آپ تھوڑا سا فکر سے سنیں اس بات کو کہ مقامی محنت جس کے اوپر اٹھایا حضور صلی اللہ علیہ وسلم نے صحابہ نے اپنی زندگی کو آج دو حصوں میں تقسیم کر لیا تھا آدھا آدھا آدھا دن مسجد نبوی کا اور آدھا دن اپنے کاروبار کا آدھی رات مسجد نبوی کی آدھی رات اپنے بیوی بچوں کی تو آدھی آدھی تقسیم تھی اب اس آدھی آدھی تقسیم کے اندر صحابہ کرام رضوان اللہ علیہم اجمعین جو مسجد نبوی کے اندر آدھا دن گزار رہے ہیں اور آدھی دن رات گزار رہے ہیں اس کے اندر صحابہ کا معمول یہ تھا صحابہ کرام رضوان اللہ علیہم اجمعین کا کہ دار ایمان کے حلقے قائم کرتے اور ایمان کے حلقے قائم کرنے کے بعد پھر گشت کرتے ایک ایک آدمی کے پاس جاتے اس کی خوشامد کر کے اس کو لا کر کے اس ایمان کے حلقے کے اندر جوڑتے تھوڑی دیر کے لیے کھڑے ہو جاؤ ہمارے ساتھ پر آؤ اللہ کا نام لے لیں آؤ اپنے اللہ کے اوپر تھوڑی دیر کے لیے ایمان لے آئے نجلس بلا ساتھ نؤمن باللہ ذرا کھڑے ہو جاؤ ہمارے ساتھ ترغیب دے دے کر کے خوشامد کر کے ایک ایک آدمی کو لا کر کے اس حلقے کے اندر جوڑتے اور وہاں ایمانیات کی تعلیم اور اس کے بعد کی تشکیل تو یہ عمل معمول تھا صحابہ کرام رضوان اللہ علیہم اجمعین کا ایمان کے حلقے قائم کر کے مسجد نبوی کے اندر اور اس کے بعد کو گشت کیا کرتے تھے بازاروں میں گلیوں میں کوچوں میں مسجد کے ماحول میں مسجد کے اطراف میں حضرت ابو ہریرہ رضی اللہ تعالیٰ عنہ بازار سے گشت کر رہے ہیں کیا ہو گیا بازار والوں مسجد کے اندر حضور صلی اللہ علیہ وسلم کی میراد تقسیم ہو رہی تم یہاں بیٹھے ہوئے ہو لوگ پہنچ گئے سمجھے کہ شاید مال و دولت بٹ رہا ہوگا لوٹ کے آ کے کہا کہ ابو ہریرہ وہاں تو کچھ بھی نہیں ہے تم کہہ رہے تھے میراث بٹ رہی ہے کیا ہو رہا تھا ایمان کے حلقے ہو رہے تھے کہا یہی تو ہے نبی کی میراث اور نبی کی میراث تم کیا دینار و درہم سمجھتے ہو تو یہ حلقے قائم کرنے والے حضرت ابو ہریرہ حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ جن کے بارے میں حضور نے فرمایا کہ میرے بعد اگر کوئی نبی ہوتا تو عمر ہوتے یہ گشت کر رہے ہیں حضرت عمر اور یوں فرماتے ہیں کہ میں ایمان کا حلقہ قائم کر کے جو تم لوگوں کو گشت کر کے لالا کر کے جمع کرتا ہوں اس سے میرے ایمان کے اندر اضافہ ہوتا ہے حضرت عمر ابن کعب رئیس القرآن حضرت عبداللہ ابن رواحہ حضرت معاذ ابن جبل یا جن نے صحابہ معمول تھا کہ مسجد کے اندر ایمان کا حلقہ قائم کیا اور اس کے بعد گشت کر رہے آدھا آدھا دن کا ان کی ترتیب اور آدھی رات ہم سے ڈھائی گھنٹہ نہیں ہو رہا ہے تعمیر مسجد کے عنوان پر جو ہمارے بڑے ڈھائی گھنٹہ ہم سے مانگ رہے ہیں تو ہمیں دوستوں تو دھیرے دھیرے پہنچنا وہاں پر ہے جہاں صحابہ کرام تھے جہاں اللہ کے نبی صلی اللہ علیہ وسلم نے صحابہ کو جوڑا تھا ہم کو جانا تو وہاں پہ تھے یہ ڈھائی گھنٹہ تو ابھی پڑھنا ہے کہ ہمیں دھیرے دھیرے وہاں تک پہنچنا ہے جہاں پر اللہ کے نبی صلی اللہ علیہ وسلم نے صحابہ کرام رضوان اللہ علیہم اجمعین کو چھوڑا تھا تو محترم دوست بزرگوں بلند مکہ مکرمہ مدے মুনাওয়ারাতে হিজরত করলেন, সেখানে দশ বছরের মেহনত সাহাবায়ে কেরামকে এই দুই রোখের উপরে আনবার জন্য ছিল। আর বলেন যে মদিনা মুনাওয়ারাতে এই দুই রোখের মেহনতই চালু ছিল। এক তো ছিল মকামি মেহনত, নিজের এলাকার মধ্যে নিজের মসজিদকে কেন্দ্র করে, আর এক মেহনত ছিল বেরুনি মেহনত, আল্লাহর রাস্তায় বের হয়ে যে দিনের টাকাটাকে পুরা করার যে মেহনতটা, যে এই মেহনত ছিল দ্বিতীয় মেহনত। তো বলেন যে মকামি মেহনতের মধ্যে ওনাদের তো দিক ছিল এরকম যে মকামি মেহনতের মধ্যে ওনারা তো দিনের বেলা আধা দিন মসজিদের মধ্যে দিতেন, আর আধা দিন ওনারা লাগাইতেন আপনার কারবারের মধ্যে, হালালভাবে কামাই করা, রোজগার করা, এই মেহনতটা যে আছে এই মেহনতের মধ্যে আধা দিন লাগাইতেন। আর বলেন যে রাতের মধ্যে আধা রাত মসজিদের মধ্যে আর আধা রাত আপনার পরিবারের কাছে। বলেন যে এই তরতিবের উপরে মদিনা মুনাওয়ারাতে যায় এক মেহনত, এই দুই রোখের এক রোখের মেহনত, মকামি মেহনতকে ওনারা চালু করলেন। এবং মকামি মেহনতের মধ্যে মসজিদকে কেন্দ্র করে যে আধা দিন এবং আধা রাত ওনাদের কাটত, এই মসজিদের মেহনতটার মধ্যে ওই তরতিবকে উনি বাঁচাইছেন। যে মদিনা মুনাওয়ারার এই মসজিদের মধ্যে যে নিয়ম ছিল যে ওনারা মসজিদের মধ্যে যে এরকম ভাবে আমলের পরিবেশ কায়েম করতেন, ইমানের হালকা কায়েম করতেন, বলেন যে ওই ইমানের হালকাটা কায়েম করবার পরে যে ওনারা এরকম ভাবে বাইরে যায় গলি গলিতে, যে এরকম ভাবে মসজিদের আশেপাশে বাজারে, বলে যে বিভিন্ন জায়গার মধ্যে যেয়ে মানুষকে দাওয়াত দিয়ে দিয়ে ওই ইমানের মসজিদের মধ্যে আনবার জন্য, ইমানের মসজিদের মধ্যে নিয়ে এসে তাদেরকে বসাইয়া যে এরকম ভাবে ইমানের কথা তাদেরকে শোনাইবার জন্য মেহনত করতেন। তো মোতার প্রশ্ন বুঝব যে এরকম ভাবে ইমানের মসজিদ যখন এই মসজিদের মধ্যে কায়েম হইত, ওনারা বাকায়দা এই মসজিদকে কায়েম করে যে বাইরে যাইতেন গলিতে গলিতে, যে এরকম ভাবে ঘরে ঘরে বাজারে বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে এসে ইমানের মসজিদের মধ্যে বসাইতেন, তাদের সাথে ইমানের আলোচনা করতেন, এরপরে তাদেরকে তশকিল করতেন। তো মোতারাম দোস্তা বুঝব এই নিয়ম বড় বড় সাহাবিদের কাছ থেকে যে এরকম ভাবে এই মেহনতের এই তরতিবটা পাওয়া যায়। যে এরকম ভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যে উনি যায় বাইরের লোকদেরকে নিয়ে এরকম ভাবে মসজিদের মধ্যে আসতেন, আর বলেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাজার থেকে লোকজনকে নিয়ে আসতেন। তো বলেন যে ওনারা আইনে কি করতেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তো এরকম নিয়ম ছিল যে ইমানের মজলিস মসজিদের মধ্যে কায়েম করে বাইরের লোকদেরকে দাওয়াত দিয়ে মসজিদের ইমানের মজলিসের মধ্যে বসাইতেন, এবং যার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমার পরে যদি কেউ নবী হইত তাহলে ওমর হইত। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতন বড় সাহাবী উনি কি করতেছেন? ওই ইমানের মজলিসের মধ্যে লোকজনের সাথে ইমানের কথা বলা এবং ইমানের তাওহীদ দেওয়া, ইমানের উপরে যে দাওয়াত দেওয়া, এরপরে উনি বলতেছেন যে এই দাওয়াতের মাধ্যমে আমার দিলের মধ্যে ইমানের উন্নতি সাধন হয়ে যায়, ইমান উন্নত হয়ে যায়, ইমানের তরক্কি হয়ে যায় আমার দিলের মধ্যে। আর বলেন যে সাথে সাথে যে এই মেহনতটা আর কে করতেছেন? বলে যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মত বড় সাহাবী যিনি নাকি এরকম ভাবে বাজারে যায় বাজারওয়ালাদেরকে বলতেন যে কোন জিনিস তোমাদেরকে অক্ষম করে দিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে যায় যে এরকম ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজকে গ্রহণ করাতে, সেখানে হুজুরের মিরাজ অর্থাৎ সেজ্য সম্পত্তি বন্টন হইতেছে, তো লোকজন বাজার থেকে দৌড়ে আসে, আর সে দেখতো যে সেখানে ইমানের হালকা, আর বলেন যে ফিরে যায় ওনাকে আবার বলতে এই কথা যে আমরা তো এখানে ইমানের হালকা দেখছি, অন্য কোনো কিছু আর দেখি নাই, মাল বন্টন হওয়া তো দেখি নাই। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেন এই কথা। বাজারে দিনার এবং দেরহাম কি নবীর মিরাজ আর ত্যাজ্য সম্পত্তি, এটা তোমরা মনে করছো নাকি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্যাজ্য সম্পত্তি তো হইল ওই ইমানের মজলিস যেটা মসজিদের মধ্যে কায়েম করা হইল। তো বাজারের লোকদেরকে দাওয়াত দিয়ে মসজিদের মধ্যে নিয়ে আসে, সমস্ত সাহাবীদের মধ্যে থেকে যে সবচেয়ে উত্তম কোরআন পড়ানোওয়ালা বড় কারী ছিলেন যে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, উনি মানুষকে দাওয়াত দিয়ে ইমানের মজলিসের মধ্যে বসাইতেন, ইমানের মজলিসের মধ্যে কথা বলতেন। আর বলেন যে হযরত মাআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু আনহু, এরকম বড় বড় সাহাবী যে এরকম ভাবে বড় জলিলুল কদর সাহাবীরা যেনারা ইমানের মসজিদকে মসজিদের মধ্যে কায়েম করে বাইরের লোকদেরকে এই মসজিদের মধ্যে বসাইতেন, ইমানের দাওয়াত দিতেন। আর মোহতরম দোস্ত বুজুর্গ, ওনাদের এই দিনের আধা বেলা, দিনের অর্ধেক এই মসজিদকে আবাদ করবার মকামি মেহনতকে সামনে রেখে মসজিদ আবাদ করবার আর এরকম ইমানি মসজিদ কায়েম করে মেহনত করবার প্রস্তুত ছিল। রাতের বেলাও আবার আধা রাত্র এরকম মসজিদকে আবাদ করবার এক প্রস্তুত ছিল। আল্লাহ করে উম্মতের মধ্যে দ্বিতীয়বার আবার ওই একই তরতিবে ওই একই মেহনতে উম্মতের মধ্যে আবার চালু হয়ে যায়। আজকে তো আড়াই ঘন্টার নামে আমরা এই মেহনতটা করতে পারতেছি না, কত কঠিন মনে হয়েছে আমাদের কাছে। অথচ সাহাবীরা তো আধা দিন আধা রাত যে এরকম ভাবে মসজিদের মধ্যে ওই ইমানি মসজিদকে কায়েম করে আর ওই মেহনতকে পুরা করবার জন্য চেষ্টা করতেন, মেহনত করতেন। তো মহতরাম দোস্তরা বুজুর্গ, মদিনা মনোয়ারাতে আসবার পরে প্রথম লোক যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছিলেন সেটাই হইল যে মসজিদকে কেন্দ্র করে মসজিদ আবাদীর মেহনত আর মসজিদকে কেন্দ্র করে ইমানের হালকা আর মসজিদের বাইরের লোকদেরকে ওই ইমানের হালকার মধ্যে বসে তাদেরকে ইমানের দাওয়াত দেওয়া। ये गश्त करने वाले लोग और तालीम का हल्का और ईमान का हल्का कायम करने वाले लोग, ये हम जैसे कमजोर ईमान वाले नहीं थे। ये सहाबाए किराम वो है कि जिनकी ईमान की तस्दीक अल्लाह ने की है। एक एक ऐसा ईमान वाला कि अगर पूरे मदीने पर उसके ईमान को तस्दीक कर दिया जाए तो सबके लिए काफी हो जाए। ऐसे ईमान वाले हजरत उमर रजी अल्लाह तआला جب روئی ابن کہا بہو ہو رہے ایسے ایسے ایمان والے لوگ کہ جو ایمان کے پہاڑ ہیں یہ اپنے آپ کو گشتوں کا محتاج سمجھ رہے ہیں کہ ان گشتوں کے ذریعے سے ہمارے ایمان میں اضافہ ہو رہا ہے اور ہم کتنا غافل ہیں ڈھائی گھنٹے میں ڈھائی گھنٹہ ہمارے لیے مشکل ہو رہا ہے کیا بولے کہ عنوان پر دعوت تعلیم استقبال کے اندر ہمارا یہ ڈھائی گھنٹہ جیسا ہمارے بڑے چاہتے ہیں اس انداز کے اوپر لگ رہا ہو تو اس لیے ابھی تو یہ ڈھائی گھنٹے کی بات ہے میں تو عرض کر رہا ہوں ہمیں تو پہنچنا آدھے دن تک ہے اور جتنی قربانیاں بڑھاتے چلے جاؤں گے دوستو اسی طرف اور اسی قدر اللہ کی طرف سے ہدایت کے دروازے کھلتے چلے جائیں اصل تو محنت صحابہ کی ہے ہمارے ساتھ لے تو ایک حضور صلی اللہ علیہ وسلم کی یہ صحابہ ایمان گشت کرنے والے وہ بھی کامل ایمان والے اور جن پر گشت کیا جا رہا ہے وہ بھی کامل ایمان والے جو بازار میں ہے وہ بھی صاحب وہ بھی کامل ایمان والے تو کامل ایمان والے کامل ایمان والوں پر گشت کر کے ان کو نقد اٹھا کر کے اور ایمان کے حلقے میں لا کر کے جوڑ رہے ہیں تاکہ ایمان کے مذاکرے کے ذریعے سے ان کے ایمان کے اندر اور اضافہ ہوتا چلا جائے تو ہم تو اس سے زیادہ کیوں ہوتا ہے تو ایک محنت تو مقامی یہ حضور صلی اللہ علیہ وسلم نے صحابہ سے کرائی کہ تعلیم و تعلم اور دوسرا مسجد کے اندر جو ماحول تھا کہ وہ خود آ رہے تھے حضور صلی اللہ علیہ وسلم کی خدمت میں اور آ کر کے پوچھتے تھے کہ ماذا تقول یا رسول اللہ صلی اللہ علیہ وسلم حضور صلی اللہ علیہ وسلم اس کو ایمان سمجھاتے وہ متاثر ہو کر کے ایمان قبول کر لیتے اب ایمان قبول کرنے کے بعد تین کام کے لیے صحابہ کے اوپر حضور صلی اللہ علیہ وسلم ان کو تقسیم کر دیتے دین سکھلاؤ دین کی محنت سکھلاؤ اور تیسرے یہ کہ کھانا کھلاؤ وہ چار کام جو ہم اللہ کے راستے میں نکل کر کے کرتے ہیں دعوت کے اللہ وہ تو حضور صلی اللہ علیہ وسلم دعوت دے کر کے اور وہ متاثر ہو کر کے ایمان قبول کر لیتے تعلیم و تعلق اذکار و عبادات اور خدمت یہ تین کام صحابہ کے ذمہ تو چاروں کام یہ ہو رہے ہیں ایک طرف ایمان کے حلقے قائم کر کے وہ محنت ہو رہی ہے تاکہ ایمان بڑھتا چلا جائے اور دوسری طرف آنے والوں کی تربیت اس انداز پر ہو رہی ہے تو محترم طور پر بزرگ بولیں جے رقم بھابے মদিনা মনোয়ারার মধ্যে এই মসজিদকে আবাদ করবার জন্য আর মসজিদের ভিতরে যে আমল আছে এটাকে চালু করবার জন্য যারা মেহনত করতেছেন তাদের দরজা কিরকম, বলেন যে ওনারা তো কামেল ইমানওয়ালা ছিলেন। ওনাদের কাছে তো এরকম ইমান ছিল যে এরকম ভাবে যেরকম পাহাড়ের মতো মজবুত ইমান, আর ওনাদের কাছে এরকম ইমান ছিল যে একজনের ইমান যদি পুরা মদিনার মধ্যে বন্টন করে দেওয়া হতো তো সবার জন্য যথেষ্ট হয়ে যেত। এরকম মজবুত ইমান ছিল আর এরকম কামেল ইমানওয়ালা ওনারা ছিলেন। আর বলে যে এতটুকু পরিপূর্ণ ইমানদার হওয়া সত্ত্বেও যে মসজিদের যে এরকম ভাবে মেহনত আর এই মসজিদের ইমানি হালকাকে কায়েম করবার পরে কাজ করাকে নিজের জন্য যে এরকম ভাবে প্রয়োজন এবং নিজের নিজেকে এই মেহনতের জন্য মুখাপেক্ষী মনে করতেন। আজকে তো আমরা আড়াই ঘন্টার মধ্যে এই মেহনতটা করার জন্য নিজেকে মুখাপেক্ষী মনে করি না, ইমানের লাইনে এই পরিমাণ কমজোর হওয়া সত্ত্বেও। অথচ ওনারা যে এরকম ভাবে মেহনত যে করতেন, যেনারা মেহনত করতেছেন ওনারাও ছিল এরকম কামেল দরকার ইমানওয়ালা, আর যাদের উপরে মেহনত করা হয়েছে তারাও এরকম কামেল দরকার ইমানওয়ালা ছিল। তো মোদারাম দোস্তার বুজুর্গ বলেন যে আজকে তো আমাদেরকে ওই রোগ পর্যন্ত পৌঁছতে হবে, মেহনতের সীমাকে ওই পর্যন্ত নিতে হবে। এই আড়াই ঘন্টা তো সূচনার মেহনত, কিন্তু বাকি ওই পর্যন্ত আধা দিন মসজিদকে আবাদ করবার জন্য যে এরকম ভাবে যে মেহনত গুলো, বলেন যে একদিকে যেরকম মসজিদের মধ্যে তালিমের হালকা হইতেছে, আর একদিকে বাজারের মধ্যে যে এরকম ভাবে গাছ হইতেছে, অলিতে গলিতে গাছ হইতেছে, মসজিদের আশপাশে গাছ হইতেছে, যে এরকম ভাবে এই দাওয়ার তালিম ইস্তেকবালের জড়িয়াতে মসজিদের ভিতরে যে এরকম ভাবে মেহনতের তরতিবকে চালু রাখছেন, যে এরকম তবকা যেই তবকা যে এরকম ভাবে ইমানের পরিপূর্ণতার মধ্যে পড়ছেন, তারপরে এই মেহনতে তারা ওনারা ইমানকে আরো উন্নততর করবার জন্য মেহনত করতেছে। তো মহতারাম দোস্তা বুজুর্গ বলেন যে একদিকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বাজারওয়ালাদের উপরে যে মেহনত করতেছেন তারাও সাহাবি ছিলেন, তো তারা যেনাদের কাছে এরকম মজবুত ইমান ওনাদেরকে পর্যন্ত এই মসজিদের আবাদীর মেহনতের মধ্যে রাখা হইতেছে, মসজিদের আবাদীর মেহনতের মধ্যে আনা হইতেছে। এর কারণ কি হচ্ছে, দুনিয়াবী মাহল থেকে নিয়েছে মসজিদের এই মাহলের মধ্যে এই মেহনতের মধ্যে তাদেরকে আনবার জন্য, আর তাদেরকে এর মধ্যে লাগাইবার জন্য ফিকির চলতেছে, মেহনত চলতেছে। তো মহতারাম দোস্তা বুজুর্গ এক রোগ তো এটা ছিল যে এই মসজিদকে আবাদ করবার জন্য বড় বড় সাহাবি যারা ছিলেন, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, হযরত মুআযিব ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু আনহু, ওনাদের মতন বড় বড় পাক্কা ইমানদার যারা ছিলেন, ওনারা যে মেহনত করতেছেন মসজিদের বাইরে এবং লোকজনকে ইমানের এই মসজিদের মধ্যে দাওয়াত দিয়ে এনে বসাইবার জন্য চেষ্টা করতেছেন। একদিকে যেরকম এই মেহনত মদিনা মুনাওয়ারার মধ্যে মসজিদকে আবাদ করার জন্য চলতেছিল, যে এরকম ভাবে এই মেহনতের মধ্যে সাহাবায়ে কিরাম শরীক হইতেছিলেন, আর এক মেহনত ছিল মহতারাম দোস্তার বুজুর্গ, যে এরকম ভাবে যারা মদিনার মধ্যে উপুদ হিসাবে মেহমান হিসাবে যে প্রতিনিধি দল হিসাবে মদিনার বাইরে থেকে মদিনার ভিতরে আসছেন, আর বলেন যে তাদের তালিম আর তরবিয়তের জন্য যে এরকম আর এক মেহনত চলতেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাক্ষাৎ করবার পরে আল্লাহ রসুলের কাছ থেকে যখন ওনারা দাওয়াতের কথা শুনতেন, তো বলেন যে এই দাওয়াতের কথা শুনবার পরে তাদের দিলের মধ্যে এমন এক প্রভাব সৃষ্টি হইত, এমন এমন দিল প্রভাবিত হইত যে তারা ইসলাম কবুল করতেন। আর এরকম ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে যে এরকম ভাবে সাহাবীদের জিম্মায় দিতেন তিনটা জিনিসকে শিখাইবার জন্য, এই তিনটা জিম্মেদারি সাহাবায়ে কেরামের উপরে দিতেন, যে আনেওয়ালা মজমাকে এই আনেওয়ালা মজমাকে মজমার তালিম আর তরবিয়তের জন্য, দিন এবং ইমানি লাইনের তালিম আর তরবিয়তের জন্য। একটা দায়িত্ব তো তাদের উপরে থাকতো এটা যে তাদেরকে যেন দিন শিখানো হয়, তাদেরকে যেন দিন শিখানো হয়, এই এক দায়িত্ব সাহাবিদের উপরে মদিনাওয়ালাদের উপরে থাকত। দ্বিতীয় হইল তাদেরকে যেন দিনের মেহনত শিখানো হয়, আর তৃতীয় মেহনত হইল তাদেরকে খানা খাওয়ানো হয়। তো এই তিন লাইনের মেহনত করেন, যে এরকম ভাবে মদিনার যারা ছিলেন সাহাবায়ে কিরাম ওনারা এই তিন লাইনের মেহনত করতেন আনেওয়ালা মজমার এই তালিম আর তরবিয়তকে সামনে রেখে, আর তাদের সহি তালিম আর তরবিয়তের জন্য। তো মহতারাম দোস্তার বুজুর্গ যে মূলত ওই কথাটাই হইল যেটা আমরা জামাতের মধ্যে আল্লাহর রাস্তায় বের হওয়ার পরে যে এরকম ভাবে যে চারটা কথা যে চারটা কাজের উপরে যে আনবার জন্য আমরা বলে থাকি, ওই চারটার মধ্যে এক তো হইল দাওয়াতের কাজ যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দিতেন, আর এরকম ভাবে মজমাকে দাওয়াত দিয়ে আল্লাহ পাকের সাথে জোড়বার জন্য দিনের মধ্যে আনবার জন্য যে একটা মেহনত করতেন, আর বলে সাথে সাথে তাদেরকে দিন শিখাইবার জন্য তালিম আর তাল্লুম হইত, যে এরকম ভাবে শরীয়তের উপর আনবার জন্য আল্লাহ পাকের হুকুমের উপর আনবার জন্য, আর একদিকে যে এরকম ভাবে দিনের মেহনতের মধ্যে আনবার জন্য যেরকম দাওয়াত চলতেছে দিনের উপরে আনবার জন্য এরকম তালিমের মেহনত চলতেছে, আর একদিকে বলেন যে এরকম ভাবে জিক্র তসবিহাত তিলাওয়াত আর নামাজের মেহনতও চলতেছে আল্লাহর হুকুমকে পুরা করবার জন্য, আর খানা খাওয়ানো এবং অন্যান্য খেদমতের লাইনে যে মেহনতও তাদের উপরে জারি আছে খেদমতের মেহনতকে পুরা করার মাধ্যমে। তো বলেন যে মূলত ওই চার আমল, যে চারটা আমল মূল আমল বুনিয়াদী আমল, এই চারটা আমলই মদিনা মুনাওয়ারার মধ্যে চালু ছিল। একদিকে দিকে মুর্শিদাবাদের মেহনত হইতেছে মকামি লোকদেরকে সামনে রেখে, আর একদিকে আনেওয়ালা মজমার সহি তালিম আর তরবিয়তের জন্য দাওয়াতের লাইনে, তালিমের লাইনে, জিক্র তসবিহাত তেলাওয়াতের লাইনে, নামাজের লাইনে, আর একদিকে তাদের খেদমত করবার লাইনে। তো মোহতারাম দোস্ত বুজুর্গ, এই দোনো রোখের মেহনতের উপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামকে উঠাইছে। अब दोस्तों और बुजुर्गों, वो आने वाला मजमा जिसको हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ईमान की दावत देते हैं, ईमान कबूल कर लेता, फिर उसको हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम सहाबा किराम के ऊपर तकसीम करते थे, और ये तकसीम तीन दिन से लेकर के पंद्रह पंद्रह दिन तक होती कि ले जाओ पंद्रह दिन इनको खाना खिलाओ, दीन सिखलाओ और दीन की मेहनत सिखलाओ। तीन दिन के लिए हर सहाबी अपनी ताकत के एतबार से आदमी लेता। वो जो हम किताब की तालीम में वो सुनते हैं वाकया कि एक मेहमान आए और उनके घर में कुछ नहीं था, बच्चों के लिए था, तो कहा बीवी से बच्चों को सुना दो मेहमान खाना खा लेगा, अंधेरा कर देना, हम मुंह चलाते रहेंगे। ये उसी जमाने के वाकयात हैं। तो कोई एक, कोई दो, कोई चार, जिसको जितनी बिसात होती थी उतना ले जाता था। हजरत साद इब्ने उबादा रजी अल्लाह तआला अन्हु, रईस अंसार मदीने मुनव्वरा के, ये रोजाना मस्जिद नबवी से 80-80 आने वाले मेहमानों को ले जाया करते थे, एक दो नहीं 80-80 मेहमानों को। अपने यहां पूरा निजाम कायम कर रखा था इन्होंने तालीम और तरबियत का और खाना खिलाने का। और ये तकसीम के ऊपर भी तीन दिन से लेकर पंद्रह दिन तक होती थी। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम वापस आने के बाद पूछते थे, ऊपर फरमाते काजू ये फाओ, समझने लगे समझ जाएंगे तीन। तो इस सूरत से एक मकाम के ऊपर जो मेहनत चल रही थी आधी आधी तकसीम के साथ, उसके अंदर मस्जिद नबवी के अंदर ये मशगूलियत, उसका नतीजा ये हुआ कि जब मस्जिद के अंदर अपना औकात, एक तो आधा वक्त यहां लगने लगा, दूसरे खुरूज का तकाजा आया तो अल्लाह के रास्ते में बाहर निकल गए। नतीजा ये हुआ कि इन सहाबाए किराम रज़वानुल्लाह अलैहिम अजमईन के मकामी मेहनत की वजह से और बाहर निकलने के एतबार से कमाइयों के नक्शे जो थे वो टूटते चले गए, सारी कमाइयों के नक्शे उजड़ गए। कोई घर मदीने मुनव्वरा का ऐसा नहीं रहा है कि जिसके अंदर नौबत बनौबत फाका ना गया। घरों के अंदर से बच्चों के भूख की वजह से रोने की आवाजें बाहर आने लगी। यहां तक हुआ है कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के पीछे नमाज के अंदर पूरी पूरी सफे भूख की वजह से बेहोश होकर गिर गई, और जब हुजूर ने नमाज मुकम्मल की तो एक एक साथी के पास आए कि मेरे दोस्तों, अगर तुम्हें मालूम हो जाए खुदा तुम्हें इस फाके के ऊपर क्या देगा, तो तुम तमन्ना करोगे कि काश ये फाका हमारी पूरी जिंदगी के अंदर दाखिल कर दिया जाए। तो मोहतरम दोस्त बुजुर्ग बोलते हैं कथा, जरकम भाव मदीना मुनव्वराते जे दुई रोखेर मेहनत चालू करछेन हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम, एर मध्ये एकटा तो छिल মসজিদ কে সামনে রেখে মেহনত করা, মসজিদ আবাদীর মেহনত যেটা, আর বলেন যে এরকম ভাবে আধা দিন আধা রাত্র যে মেহনতটা মসজিদ কে আবাদ করবার জন্য করতেন ওনারা, এটা ছাড়াও আনেওয়ালি মেহমানদের যে এরকম ভাবে তালিম আর তরবিয়তের জন্য যে তরদীপটা ছিল মদিনা মুনাওয়ারাতে, সেটা ছিল মহতারাম দোস্তার বুজুর্গ এরকম যে এরকম ভাবে সাহাবায়ে কেরামের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আনেওয়ালা মেহমানদেরকে বন্টন করে দিতেন, তকসিম করে দিতেন। আর বলেন যে এরকম ভাবে যার যতটুকু সামর্থ্য ছিল, সামর্থ্য অনুযায়ী এক একজন মদিনার আনসাররা যে ওনারা যে এরকম ভাবে মেহমানদেরকে নিয়ে যেতেন, যে এরকম ভাবে তিন থেকে নিয়ে যে তিন দিন থেকে নিয়ে পনেরো দিন পর্যন্ত ওনাদের কাছে এই সমস্ত আনেওয়ালা মেহমানরা যে এরকম ভাবে মেহমান হইতেন, আর শুধু যে এরকম ভাবে মেহমান হইতেন এতটুকুই নয়, তাদেরকে এক লাইনে যেরকম দিন শেখানো হইতো, আর এক লাইনে এরকম দিনের মেহনত শেখানো হইতো, আর এক লাইনে তাদের খেদমত আর খানা পিনারও ইন্তজাম করতে হইত। আর বলেন যে এরকম ভাবে প্রত্যেকেই আপনা আপনা যে সামর্থ্য হিসাবে আর এরকম ভাবে খাওয়াইবার যোগ্যতা হিসাবে মেহমানদেরকে মসজিদে নববী থেকে নিয়ে যাইতেন, ওই দিনও জিম্মাদারি সহকারে, দিনও শিখাইতে হবে, দিনের মেহনতও শিখাইতে হবে, তাদেরকে খানাও খাওয়াইতে হবে। তো মোহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে এরকম ভাবে ওই যে আমরা যে ঘটনা শুনি যে মেহমানের কারণে ঘরের মধ্যে বাতি নিভাই দেওয়া হয়েছে, বাচ্চাদের যে খানা পিনা ছিল মেহমানের সামনে এই খানা পিনাটুকু পেশ করে দেওয়া হয়েছে, আর বাচ্চাদেরকে ঘুম পাড়ায় বাতি নিভাইয়া যে এরকম ভাবে স্বামী স্ত্রী বাচ্চারা সারা রাত্র ভুকা ফাঁকা অবস্থায় কাটায় দিতে, আর মেহমান মেহমানকে খানা খাওয়াই দিতে, এটা তো ওই জামানার ঘটনা, যে জামানাতে আনেওয়ালি মেহমানদেরকে নিয়া যে এরকম ভাবে একরাম এবং তাদের খানা খাওয়ানোর দিন শিখানোর মেহনতটা যখন মদিনা মুনাওয়ারাতে চালু ছিল, ওই সময়কার ঘটনা হলো এই ঘটনা। তো মোহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে প্রত্যেকে আপনা আপনার সামর্থ্য হিসাবে যে এরকম ভাবে তিন দিনের জন্য, পনেরো দিনের জন্য কেউ একজনকে, কেউ দুইজনকে, কেউ তিনজনকে আপনার সামর্থ্য হিসাবে আপনা আপনার ঘরের মধ্যে নিয়ে যেত, তাদেরকে মেহমানদারি করত। তো বলেন যে মদিনা মুনাওয়ারার মধ্যে হযরত সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু, যিনি আনসারদের সর্দারদের মধ্যে থেকে একজন ছিলেন, তো বলেন যে উনি যে রোজানা মদিনা মুনাওয়ারার মধ্যে থেকে, মসজিদে নববী থেকে আনেওয়ালা মেহমানদের মধ্যে থেকে আশি আশি জনকে নিয়ে নিজের ঘরের মধ্যে যাইতেন এবং তাদেরকে খানা খাওয়াইতেন। আর বলেন যে এরকম ভাবে তাদের একরাম করতেন, তাদেরকে দিন শিখাইতেন, দিনের মেহনত শিখাইতেন। তো মদিনা মুনাওয়ারার মধ্যে এরকম এক ফেজার মাহর, এরকম এক পরিবেশ যে আনেওয়ালা মেহমানদের জন্য যে তারা ব্যবস্থা করছিলেন, ওই একই মকামি মেহনতকে সামনে রেখে একদিকে মকামি মেহনতের তাকাজাও পুরা হইতেছে, আর একদিকে আবার কুরুজের তাকাজা, যখন ওই কুরুজের তাকাজাকেও পুরা করবার জন্য চেষ্টা করা হইতেছে, আর কুরুজের তাকাজাও পুরা হইতেছে, আর একদিকে আনেওয়ালা মেহমানদের সহি তালিম আর তরবিও, আর তাদের উপরে খরচ, আর তাদের উপরে তাদেরকে খানা খাওয়ানো, এই মেহনতটাও জারিয়া। ফলশ্রুতিতে মোহতারাম দোস্তার বুজুর্গ অবস্থা এরকম দাঁড়াইছে যে মদিনার আনসারদের কামাইয়ের যত শেকেল ছিল, যে এরকম ভাবে এই শেকেলগুলো ধীরে ধীরে যে এরকম ভাবে বিনষ্ট হওয়া শুরু হয়ে গেছে। এই সমস্ত নিয়মগুলো, কামাই রোজগারের নিয়মগুলোর মধ্যে যে এরকম ভাবে সমস্যা দেখা দেওয়া শুরু করছে, যে একদিকে মসজিদের মকামি মেহনতের জন্য সময় দেওয়া, আর একদিকে আবার ঘরের মধ্যে আসার পরে ওই মেহমানদেরকে নিয়ে ব্যস্ত থাকা, তাদেরকে দিন শিখানো, দিনের মেহনত শিখানো, আর তাদের মেহমানদারি করানো, তাদের উপরে খরচ করা। আর বলেন যে এই বেরুনের টাকাটা যখন বাইরে যাওয়ার টাকাটা আসছে, আবার বাইরে যাওয়া, বলেন যে এই সব কিছুর মেহনত পুরা করতে যে মদিনা মুনাওয়ারার মধ্যে হর হর আনসারির জিন্দগির মধ্যে যে কামাইয়ের একটা শেকেল ছিল, বলেন যে এটা নষ্ট হওয়া শুরু হয়। আর বলেন যে এই মেহনতের টাকাটাকে পুরা করতে যে ওনাদের এরকম কোরবানি হইতে, এরকম মেহনত আর মুজাহাদার উপরে ওনাদেরকে উঠতে হইতে, যে মদিনা মুনাওয়ারার এমন কোন বাড়ি ছিল না যে বাড়ির উপর দিয়ে ভোকা ফাঁকা গুজরায় যায়নি, ভোকা ফাঁকা তাদের ঘরের মধ্যে যে এরকম গেছে, আর এটাকে বরদাস্ত করো তারা ওই মকামের তাকাজাকে সামনে রেখে, আর দিনের মেহনতের তাকাজাকে সামনে রেখে এই কোরবানিকে বরদাস্ত করে গেছে। আর বলেন যে এরকম ভোকা ফাঁকা মদিনা মুনাওয়ারার মধ্যে আসছে যে এরকম ভাবে মসজিদে নববীর মধ্যে, মসজিদে নববীর মধ্যে নামাজের কাতার দাঁড়াইছে, আর নামাজ দাঁড়াইছে, আর বলেন যে এরকম পিছে এই কাতারের পিছনে, যে এরকম পিছনের কাতারের যে এরকম ভাবে পুরা কাতার ভোকা ফাঁকার কারণে আর অনাহার আর ক্ষুধার কারণে নামাজের মধ্যে বেহুশ হয়ে তারা পড়ে যেতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে এসে তাদেরকে বলতেছেন যে আরে এই ভোকা ফাঁকার উপরে আল্লাহ পাক যে তোমাদেরকে কি দিবেন, এটা যদি তোমরা জানতে তো তোমরা এটা আশা রাখতে এবং চাইতে যে এরকম ভাবে সারা জিন্দগি যেন এই ভোকা ফাঁকা আমাদের কাছে থাকে। তো মোহতারাম দোস্তার বুজুর্গ, এই কোরবানির উপরে মদিনা মুনাওয়ারার মধ্যে ওই মাহল আর পরিবেশ কায়েম। اب دوستو بزرگو ان تمام تر مشقتوں کے باوجود وہ محنت جو مسجد نبوی کے اندر ہو رہی تھی جس کو مقامی محنت کہتے ہیں اور جو پانچ اعمال کی شکل میں آج ہمارے بڑے ہم سے بار بار کہہ رہے ہیں اس کی محنت کے جاری رہنے کی وجہ سے تمام تکلیفوں کے باوجود صحابہ قائم رہے اس محنت کے اوپر اس محنت میں کمی آنے نہیں دی اس کا نتیجہ یہ ہوا کہ مدینہ ایک ایسی بستی بن گیا کہ جس کے ہر گھر کے اندر سو فیصد رہنے بسنے والے سارے انسان عاقل بالغ مرد عورت جتنے بھی تھے وہ صرف دیندار ہی نہیں بنے بلکہ سب کے سب دین کے داعی بن گئے دین کی خاطر اپنا سب کچھ لٹانے والے اور قربانیاں دینے والے بن گئے اور جب چاروں طرف دین کا ماحول ہوا تو اللہ پاک تو قادر مطلق ہے ہم اپنی بساط بھر محنت کریں جہاں تک ہم اللہ کے کلمے کو لے کر کے پہنچ پائیں گے وہاں تک ہم پہنچیں گے اور جہاں نہیں ہم پہنچ پائیں گے تو اللہ اپنی قدرت سے دوسروں کو تیار کر کے ہماری آوازوں آ پہنچا دیں گے حاضر مطلق ہے ضروری نہیں کہ انسان ہی ہوں اللہ جانوروں سے کام لے لے مدینہ منورہ کے اندر ایک وقت وہ آیا جب یہ پورا ماحول بنا ہے مدینہ منورہ کے اندر چاروں طرف بچے بچے کی زبان کے اوپر دین کی محنت اور دعوت ترتیب کی برکت مدینہ سے کوئی گھر ایسا نہیں تھا, چرواہا اپنی بکریاں چرا رہا تھا مدینے کے باہر, ریوڑ بھائی چرواہا چرا رہا تھا, ایک بھیڑیا آیا اس نے ایک بکری کے اوپر حملہ کر دیا اور اس کو دبوچ لیا اور بھاگا, تو چرواہا بھی جوان مضبوط تھا, اس نے چھلانگ ماری اور اس نے بھیڑیے سے بکری چھین لی. جب بکری بھیڑیے سے چھین لی تو اس بھیڑیے نے یہ کہا آدمیوں کی زبان میں, بیٹھ گیا کنارے اور کہا کہ مجھ کو میرے پروردگار نے رزق دیا تھا, تو نے میرا رزق چھین لیا. اور بھیڑیا یہ چرواہا حیرت میں کہ آخر یہ بھیڑیا ہے کچھ اور ہے, آدمیوں کی سی بات کر رہا ہے. تو اس نے کہا کتنی حیرت کی بات ہے کہ بھیڑیا آدمی کی زبان میں بات کر رہا ہے. تو اس نے کہا حیرت کی بات یہ نہیں ہے کہ بھیڑیا آدمی کی زبان میں بات کر رہا ہے, حیرت کی بات یہ ہے کہ مدینہ منورہ کے اندر اللہ کے نبی جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم تشریف لائے ہیں. اللہ کی بڑائی اور کبریائی, آخرت جنت جہنم حشر رشت, نبیوں کے واقعات سب سنا رہے ہیں, اور حیرت یہ ہے کہ تم اب تک وہاں نہیں پہنچ پائے اور اب تک اسلام نہیں لا پائے, جاؤ ان کے ہاتھ کے اوپر اسلام قبول کرو. یہ بھیڑیا کہہ رہا ہے, جہاں تک ہماری آواز پہنچے گی ہم پہنچائیں گے. اللہ قادر مطلق ہے, جہاں ہم نہیں پہنچ پائیں گے اللہ بھیڑیوں سے کام لے لے, قادر مطلق ہے اللہ. اب وہ چرواہا جب اس نے یہ بات سنی تو اپنی ساری بکریوں کو سمیٹا اور لے کے مدینے کے کنارے لا کے کھڑا کیا. اس کے بعد حضور صلی اللہ علیہ وسلم کی خدمت میں حاضر ہوا, جیسے ہی سامنے پہنچا سلام عرض کیا, حضور صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ ہاں بھائی بتاؤ بھیڑیے نے تم سے کیا کہا ہے. وہ سمجھ گیا کہ اللہ کے رسول ہے. اس نے اپنا پورا قصہ بیان کیا, صحابہ موجود تھے, اور اس کے بعد کہا کہ اللہ کے رسول بھیڑیے کی دعوت پر اسلام قبول کرنے کے لیے آیا ہوں. حضور صلی اللہ علیہ وسلم کے ہاتھ کے اوپر ایمان لایا. تو مقامی محنت جب مضبوط ہوتی ہے, ہمیں حیرت ہوتی ہے بار بار کہتے ہوئے, یہ مقامی محنت کی کمزوری جو ہے وہ بیرونی نقل و حرکت کے اوپر بھی اثر انداز ہوتی ہے, اور جب مقامی محنت مضبوط ہوتی ہے تو اللہ پاک, حدیث کے اندر ہے نہیں کہ آدمی کا جب زیادہ وقت دین کی نسبت کے اوپر لگتا ہے قربانیاں دینے میں, دنیا کمانے کے لیے کم وقت رہتا ہے, اللہ پاک فرشتوں کو حکم دیتے ہیں کہ فرشتوں جاؤ ہمارے اس بندے کے دنیا کے کاموں میں جا کر کے مدد کرو. فرشتے مدد کرتے ہیں, ہم کہاں کھولے ہوئے ہیں دین کی محنت سے ہٹ کر کے دنیا کی ذلتوں میں پھنسے ہوئے. اس لیے دوستو اور بزرگوں, جہاں تک ہماری آواز پہنچے گی ہماری آواز اللہ پہنچائیں گے, اور جہاں ہم نہیں پہنچ پائیں گے اللہ دوسرے مخلوق سے کام لے لیں. تو محترم دوست بزرگ بولتے تھے ایک کتھا, مدینہ منورہ مدے مقامی کام جہاں چلتے تھے اور ایر جنو جہاں سمائی کے فارغ کرے مسجد کے آباد کر پر محنت ہوتے تھے, ساتھے ساتھ ایرکم بھاوے بیرونے جے تقاضا سے ہوئے تقاضا گلو کو پورا کرا ہوتے تھے. یہ سب قربانی گلو کرتے کرتے قربانی گلو ساتھے ساتھ جہاں یہ محنت پورا ہوتے تھے, এবং আনে ওয়ালা মেহমানদেরও সহি তালিম আর তরবিয়তের ফিকির হয়েছিল. এই সমস্ত কুরবানিগুলো করতে করতে যে এরকম ভাবে যত লাইনের কুরবানি সাহাবায়ে কেরামের হয়েছে, বলেন যে এর ফলশ্রুতিতে মদিনা পাকের মধ্যে এরকম একটা পরিবেশ, এরকম একটা ফেজা মদিনা পাকের মধ্যে, যে এরকম ভাবে মদিনার আশপাশে বনছিল, যে এরকম ভাবে বাচ্চা বাচ্চা হোক, এরকম ভাবে জোয়ান হোক, বুড়া হোক, মেয়ে হোক, যে প্রত্যেকেই ইমানের দিক দিয়ে, আমলের দিক দিয়ে, আল্লাহ পাকের আনুগত্যের দিক দিয়ে, আল্লাহ পাকের হুকুমকে পুরা করার দিক দিয়ে, বলে যে প্রত্যেকেই যে এরকম ভাবে পরিপূর্ণ একশো ভাগের মধ্যে একশো ভাগ প্রত্যেকেই দিন আর ইমানের উপরে উঠছিল, এরকম এক পরিবেশ মদিনা পাকের চতুর্দিকের মধ্যে পয়দা হয়ে গেছিল. আর বলেন যে এরকম ভাবে মদিনার চতুর্দিকে শুধু এই পরিবেশ নয়, যারা আসতেছিল বাইরের থেকে তারাও এই পরিবেশের দ্বারা প্রভাবিত হয়ে এটার থেকে নিজেরা শিক্ষা গ্রহণ করতেছিল. তো পুরা মদিনার মধ্যে মহতরাম দোস্তর বুজুর্গ যে পরিবেশ বলছিল ওটা সাহাবাই কেরামের এই কোরবানির ফলশ্রুতিতে, যে কোরবানি মকামি কামকে সামনে রেখে, মসজিদকে আবাদ করবার মেহনতকে সামনে রেখে ওনারা করতেছিলেন, যার কারণে ইমানেরও উন্নতি হইতেছিল, আর বলেন যে আমলেরও উন্নতি হইতেছিল, আর পুরা এলাকার মধ্যে দিন এবং ইমানের এরকম এক পরিবেশ কায়েম হইতেছিল। তো মহতরাম দোস্ত বুজুর্গ বলেন যে এরকম ভাবে মদিনা শরীফের মধ্যে শুধু নয়, মদিনা পাকের বাইরে যে এরকম মদিনার আত্মাসের মধ্যে, মদিনার আশপাশের এলাকার মধ্যে যে এরকম ভাবে আল্লাহ পাক দিনকে পৌঁছাই দিতেছিলেন এবং তাও এই মদিনার পরিবেশ থেকে প্রভাবিত হইতেছিল। কারণ আল্লাহ পাক তো এত বড় ক্ষমতা রাখেন, এত বড় আল্লাহ পাক কুদরতওয়ালা, যেই জায়গা পর্যন্ত আমরা কোরবানি করে দিনকে পৌঁছাবো আর ইমানের দাওয়াতকে পৌঁছাবো, এরপরেও যদি কোনো এলাকা থেকে থাকে তো আল্লাহ তাআলা যদি চান তো এইটা মানুষের দ্বারা, অন্যের আওয়াজের দ্বারা পৌঁছাই দিবেন, অথবা আল্লাহ তাআলা যদি চান তো বাঘ সিংহ অথবা কোনো হাইওয়ান জানোয়ারের মাধ্যমে আমাদের ক্ষমতার বাইরের ওই জায়গাটাতে আল্লাহ তাআলা দিন এবং ইমানের আওয়াজকে পৌঁছাই দিবেন, এটার উপরে আল্লাহ তাআলা ক্ষমতা রাখেন। উনি বলতেছেন যে আমাদের বড়দের পক্ষ থেকে যে বারবার পাঁচ কামের কথা বলা হয়ে থাকে আর মসজিদ আবাদির কথা বলা হয়ে থাকে, মসজিদকে আবাদ করবার জন্য বারবার যে তরগিব দেওয়া হয়ে থাকে, যে এটা এই জন্যই যে মকামি কামের মধ্যে যখন কোন কমজোরি আসে, এই মকামি কামের কমজোরিটা আল্লাহর রাস্তায় যে বের হওয়ার এক তরতিব, আর আল্লাহর রাস্তার মেহমান যারা আমাদের এখানে আসছে তাদের তালিম আর তরবিয়তের মেহনতের যে তরতিব, এই দোনো তরতিবের মধ্যেই প্রভাব সৃষ্টি করে থাকে, কমজোরি পয়দা হয়ে থাকে। তো মোকামি মেহনতের কমজোরি একদিকে ব্যক্তির জিন্দগি গঠনের মধ্যেও যে কমজোরি পরিলক্ষিত হইতেছে, আর বাইরের টাকাটা পুরা করবার জন্য খুরুজের লাইনে আল্লাহর রাস্তায় বের হওয়ার লাইনে যে কমজোরি পরিলক্ষিত হইতেছে, এই সব কমজোরিগুলো মূলত মহতরাম দোস্তের বুজুর্গ এই মোকামি মেহনতের কমজোরি। এই জন্য বলেন যে মদিনা পাকের মধ্যে এবং মদিনা পাকের বাইরে যে এরকম ভাবে মেহনত চলতেছিল, এই মেহনতের মাধ্যমে যে এরকম ভাবে দুনিয়ার কোনায় কোনায় যে আল্লাহ পাক দিনের এই আওয়াজকে পৌঁছাইতেছিলেন, কখনো মানুষের দ্বারা, কখনো বাঘ আর সিংহের দ্বারা, কখনো হাইওয়ান জানোয়ারের দ্বারা, খোদায় পাক যে দিনের আওয়াজকে পৌঁছাইতেছিলেন মদিনা পাকের ওই মজবুত মকামি মেহনতকে কেন্দ্র করে। কারণ হইল মহতরাম দোস্তের বুজুর্গ, যেখানে আমাদের ক্ষমতা শেষ, আল্লাহ পাক যদি চান তো এই দিনের দাওয়াতকে অন্য কোন হাইওয়ান জানোয়ারের মাধ্যমেও তো পৌঁছাইবার ক্ষমতা রাখেন। তো এইটার মিসাল হিসাবে উনি ওই সাহাবির ঘটনাকে উল্লেখ করছেন যে মদিনার আপনাকে মদিনার বাইরে যে এক রাখাল বকরি চড়াইছেন, এমন বলেন যে ওই রাখালের কাছে কোনো মানুষ তার যায় দাওয়াত দেয়নি, ওই যে ওই রাখাল বকরি চড়াইতেছে আর এমন অবস্থায় এক বাঘ আইসা বলেন যে বকরির পালের মধ্যে থেকে এক বকরিকে ছিনাই নিয়ে গেছে, আর ওই রাখালও ছিল ওই রকম নৌজোয়ান শক্তিশালী, তো সে লাভ দিয়ে ওই বকরিকে বাঘের মুখ থেকে ছিনাই নিয়ে আসে, আর বাঘ এক কোনায় বসে বলেন যে মানুষের জবানে কথা বলতেছে, এই কথা বলতেছে যে আল্লাহ তাআলা আমার জন্য যে রিজিককে নির্ধারণ করতেন ওই রিজিককে মুখ থেকে ছিনাই নিয়ে যাইতেছ, বলেন যে আমার রিজিক আমার মুখ থেকে ছিনাই নিয়ে গেলা, এটা তো কত বড় অত্যাচারের কথা। আর বলেন যে এই কথা বলবার সাথে সাথেই ওই সাহাবি বলতেছেন যে আরে এটা কি বাঘ নাকি বাঘের বাঘের আকৃতিতে কোনো চোর, খুব ভালো করে লক্ষ্য করতেছেন যে এটা যদি বাঘ হয়ে থাকে তাহলে আবার মানুষের জবানে কথা বলে কেমনে, তো খুব ভালো করে লক্ষ্য করে দেখেন যে না এটা তো বাঘ। তো এরপরে বাঘ বলতেছে যে আরে মুখের থেকে যে বকরিটা ছিনাই নিয়ে গেলা, যে আমার রিজিক যেটা, ওই যে এই কথা বাঘে বলবার সাথে সাথে সাহাবিও বলতেছেন, তখনও তো হননি সাহাবি, কিন্তু বলেন যে ওই রাখাল বলতেছে যে আরে বড় আশ্চর্যের কথা, বাঘে আবার মানুষের ভাষায় কথা বলতে পারে নাকি। তো এই বাঘে বলতেছে যে মানুষের ভাষায় কথা বলাটা যতটুকু আশ্চর্যজনক, এর থেকে আরো বড় আশ্চর্যের বিষয় হইল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারার মধ্যে আসমান থেকে যেগুলো খবর আসে গায়েবের খবর, আর বলেন যে এরকম হাসরের হাসর নাসরের খবর, মৌতের পরের জিন্দেগির খবর, আর বলেন জান্নাত জাহান্নামের খবর মদিনা মুনাওয়ারার মধ্যে দিতেছেন, আর এইটার খবর এখনো তোমার কাছে নাই, তুমি এটা সম্পর্কে অজ্ঞ হয়ে বসে আসো। কই যে এই কথা বাঘের এই দাওয়াতের কথা শুনা বলেন যে ওই রাখাল বকরিদেরকে সামলাইয়া মদিনা পাকের মধ্যে আসছেন, আর মদিনা পাকের মধ্যে এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সালাম করতেন, দেখা সাক্ষাৎ করতেন, সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরে তুমি, তোমাকে যে পাঁচ দাওয়াত দিয়ে আমার কাছে পাঠাইছে এই ঘটনা আমার সাহাবীদেরকে শোনাও। তো এ রাখালের বুঝ হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে যে ইনি তো হইলেন সেই নবী। মহতরাম দোস্তের বুজুর্গ, যখন নাকি মানুষ আপনার সাধ্যমতো কষ্ট আর কোরবানি করতে থাকে দিনের মেহনতকে সামনে রেখে, মকামের টাকা যাকেও পুরা করতে থাকে এবং সাধ্যমতো যে আল্লাহর রাস্তায় বের হওয়ার টাকা যাকেও পুরা করে, আসবে যে এর পরে যদি আর কোন এলাকা থাকে যে এলাকার মধ্যে যাইবার ক্ষমতা তার কাছে নাই অথবা মানুষের কারো কাছে নাই, আল্লাহ তারা ক্ষমতা রাখেন হাইওয়ান জানোয়ারের মাধ্যমে ওই দাওয়াতকে ওই জায়গা পর্যন্ত পৌঁছায় দিবেন। তো এই জন্য মহতরম দোস্ত বুজুর্গ, মকামি মেহনতের মধ্যে যখন কমি হয়, একদিকে ক্রুজের মেহনতের মধ্যেও কমি হয়, আর একদিকে মহতরম দোস্ত বুজুর্গ মানুষের জিন্দগির গঠনের মধ্যেও এক কমি পরিলক্ষিত হয়, আর যখন মকামি মেহনত মজবুতির সামনে হয় তো এই দোনো লাইনের তাকাজা আল্লাহ তারা সহজে পুরা করে দেন। দোস্ত বুজুর্গ, আল্লাহ কে রসুল সাল্লাহ সাল্লাম নে খুদ ইরশাদ ফরমায়া یہاں تک کہ اب حجاز اس دین کی محنت کی وجہ سے اور مقامی محنت کی وجہ سے اب حجاز ایک ایسا علاقہ بن گیا ہے کہ شیطان اگر اللہ کے غیر کی عبادت کرانا چاہے تو نہیں کرا پائے گا۔ ایسا گھر گھر کے اندر اور دل دل کے اندر اور رگ رگ کے اندر اللہ کی بڑائی اور کبریائی اور اس کی ذات و صفات کا یقین اور اس کا دین زندگیوں کے اندر اتنا رچ بس گیا ہے کہ اس علاقے سے اب شیطان کا گزر نہیں ہو سکتا ہے۔ یہ مقامی محنت کے نتیجے میں جو مسجد نبوی سے اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے چلائی تھی، جس کے نتیجے میں ہر مرد ہر عورت عاقل بالغ جتنے بھی تھے، حتیٰ کے بچے پنجوں کے بل کھڑے ہو کر کے صف کے اندر کھڑے ہو کر کے تاکہ ہمیں بھی اللہ کے راستے میں جانے کی اجازت مل جائے، ان کے اندر جانتے تھے کہ چار مہینے کے بعد واپس نہیں آنا ہے بلکہ اللہ کے راستے میں شہید ہو جائے۔ وہاں تو اس مقامی محنت کی وجہ سے خروج کا اتنا جذبہ تھا کہ دعائیں مانگا کرتے تھے کہ اللہ عمر رکنی شہادتن فی سبیل، کہ اللہ مجھے اپنے راستے میں صرف نکلنے ہی کی نہیں بلکہ اپنے راستے میں نکل کر کے ہمیں شہادت کی موت عطا فرما دے، یہ مانگا کرتے تھے، اتنا شوق تھا اندر خروج کا۔ اس لیے دوستو اور بزرگوں، اللہ رب العزت نے ایک بڑی نعمت عطا فرمائی ہے، ہم سب کو اس کی قدر کرنے کی توفیق عطا فرمائے جو ہمیں دی گئی ہے دعوت کی محنت کی شکل میں۔ اب تک ہم سے اس سلسلے میں جو کچھ بھی قصور کوتاہیاں ہوئی ہیں اللہ معاف کرے، اب تو اہتمام کے ساتھ مقامی کام اور خاص طور سے مسجد کی آبادی کی محنت جو صحابہ کے زمانے میں تھی، ایمان کا حلقہ قائم کیا اور اس کے بعد جا کر کے نقد اٹھا اٹھا کر کے لوگوں کو لے کے آئے، یہاں تعلیم ہو رہی ہے مسجد کے اندر فضائل اعمال اور منتخب احادیث کے ذریعے سے، ادھر کتاب کی تعلیم چل رہی ہے، ادھر نقد اٹھا اٹھا کر کے حملہ کر کے اس میں جوڑ رہے ہیں۔ مقامی ترتیب کے اوپر جتنے مضبوطی کے ساتھ ہم جمائیں گے، اللہ کے راستے میں نکلنا ہمارے لیے اتنا ہی آسان ہوگا جیسے کہ صحابہ کرام رضوان اللہ علیہم اجمعین مدینہ منورہ کی تمام تر فضیلت کے باوجود کہ جنت کی کیاری ہے، جبرائیل نازل ہو رہے ہیں، مدینے میں ایمان سمٹ کر کے آ جائے گا، دجال کے دور میں حضور صلی اللہ علیہ وسلم کے پیچھے کی نماز ہے، اس سے زیادہ اور کیا ہوگا، لیکن اس کے باوجود صحابہ کرام رضوان اللہ علیہم اجمعین کے نزدیک اللہ کے راستے میں نکلنا مدینہ منورہ کے قیام سے بھی زیادہ ان کے نزدیک محبوب اور پسندیدہ تھا کہ اللہ کے راستے میں نکلے۔ بے چین رہا کرتے تھے، دعائیں مانگا کرتے تھے۔ اس لیے دوستو اور بزرگوں، مقامی میں اب تک جو کچھ بھی غفلت ہوئی ہے مقامی محنت اور خروج کے بارے میں، اللہ ہم سب کو اپنے کرم سے معاف فرمائے اور آئندہ کے لیے زندگی کے ایک ایک لمحے کو اپنے دین کی محنت کے لیے قبول فرما لے۔ اس کے لیے ہم کھڑے ہو کر کے اس وقت طے کریں کہ صرف اپنے ملک کی بات نہیں ہے، پوری دنیا کی نیت کرنی ہے، ہمیں پوری دنیا کے اندر محنت کے لیے پیدا کیا گیا ہے، تو مشرق میں، مغرب میں، شمال میں، جنوب میں، صحراؤں میں، دریاؤں میں، پہاڑوں پر، زندگی دنیا کے گوشے گوشے میں ہم اس وقت تک پھیریں گے اللہ کے دین کو لے کر کے، یا تو اللہ کا کلمہ بلند ہو جائے اور پوری اس دنیا کے اندر اللہ کی حکمرانی ہو، اور یا پھر محنت کرتے کرتے ہم ہی دنیا سے رخصت ہو جائے۔ تو محترم دوست بزرگ بولتے ہیں جو مقامی محنتر ماتوں میں اللہ راستے پیر ہوار محنت اور اللہ راستے پیر ہوار ترتیب جے رکم بھابے اے رکم قائم ہو এরকম মকামি মেহনতের মজবুতির উপরে আল্লাহর রাস্তার নকল হরকত, আল্লাহর রাস্তায় বাইর হওয়ার তরতিবটা মজবুত ছিল। বলেন যে মদিনা মুনওয়ারার মধ্যে এই মকামি মেহনতের মজবুতির উপরে একদিকে মহতরাম দোস্ত বুজুর্গ সাহাবিদের মধ্যে আল্লাহর রাস্তায় দিনের টাকাটাকে পুরা করবার এরকম শোক আর জজ্বা ছিল, প্রত্যেক তবকা প্রত্যেক ব্যক্তি এটা চাইতেন যে এরকম ভাবে আল্লাহ পাকের দিনের জন্য আর এরকম ভাবে আল্লাহর রাস্তায় বের হইবার জন্য আমার কাছে যা কিছু আছে সব কিছু খরচ হোক এবং আমি আল্লাহর রাস্তায় যেয়ে শাহাদতের মৃত্যুবরণ করি। প্রত্যেকের মধ্যে এটা জজ্বা ছিল, আর এই জজ্বাটা যে এরকম ভাবে গালেব ছিল যে আল্লাহর রাস্তায় যায় আমি জান দেনে ওলা হয়ে যাই। তাই জন্য বলেন যে মদিনা মুনওয়ারার এই মজবুত মাকামি মেহনতকে কেন্দ্র করে এরকম জজ্বা সাহাবায়ে কেরামের মধ্যে পয়দা হয়েছিল যে ওনাদের নওজোয়ান আর বৃদ্ধ তত্ত্বা নয়, বাচ্চা বাচ্চারা পর্যন্ত যে এরকম ভাবে পায়ের আঙ্গুলের উপরে দাঁড়ায় যে এরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা দেখাইতেন যে আমারও আল্লাহর রাস্তায় যায়, নিজেকে একটু লম্বা করে দেখাইতেছে যে আমারও আল্লাহর রাস্তায় যায় মেহনত করবার জান দিবার এবং আল্লাহর রাস্তায় যায় মুজাহাদা করবার মতন যোগ্যতা। তোমরা দোস্ত বুজুর্গ এরকম শোক আর রহমত দিলের মধ্যে রাখতেন যে আল্লাহর রাস্তায় যায় শুধু যে এরকম একটা এলাকার মধ্যে মেহনত করে আবার ফিরে আসবার জন্য নয়, আল্লাহর রাস্তায় যায় জান দিবার জন্য আমি তৈয়ার। তো এই যে আল্লাহর রাস্তায় বের হয়ে কুরুজের যে মেহনতটা, আল্লাহর রাস্তায় বের হওয়ার যে মেহনতটা, এই মেহনতটার মধ্যে এতটুকু মজবুতি যে ওনাদের আসলো এটা ওই মকামি মেহনতের মজবুতিকে কেন্দ্র করে। তো মহতরাম দোস্ত বুজুর্গ যে এরকম ভাবে যখন এই মকামি মেহনতের মজবুতি আসবে তো তখন এরকম ভাবে নিজের এলাকারও তাকাজা পুরা হবে আর পুরা দুনিয়ায় যায় দিনের তাকাজাকে পুরা করবারও যজ্ঞ সাথীদের মধ্যে পয়দা হবে। এখন বলেন যে আমাদের এই যে খুবই কমজোরি আল্লাহর রাস্তায় বের হওয়ার ব্যাপারে নজরে আছে এটার মূল কারণটাই হইল ওই মকামি মেহনতের কমি। তো এই জন্য যে একটা বহুত বড় আল্লাহ তাআলা আমাদেরকে একটা যে দামি মেহনত দিয়েছেন যে মেহনতটার কদর করবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই জন্য বলেন যে এরকম আল্লাহর রাস্তায় বের হয়ে মেহনতের তরতিব আমাদের এলাকার মধ্যেও কায়েম হবে, যে দুনিয়ার কোনায় কোনায় যে এরকম ভাবে এক একটা দেশে দেশে এক একটা গলিতে গলিতে এক একটা অঞ্চলের মধ্যে জামাত যায় মেহনত করবার জন্য তৈয়ার হবে আমাদের এলাকা থেকে যখন নাকি ওই এলাকার মধ্যে আমাদের কামের লাইনের মজবুতি আসবে। তো মহতরাম দোস্তার বুজুর্গ সাহাবায়ে কেরাম যেরকম দিনের টাকা দেখে নিয়ে দুনিয়ার কোনায় কোনায় ফিরতেন, এক একটা অঞ্চলের মধ্যে যাইতেন এবং সেখানে যাইয়া যে নিজেদের কবরকে বানাইতেন আর এই নিয়োগ করতেন যতদিন পর্যন্ত এই এলাকার মধ্যে দিন কায়েম না হবে, আল্লাহ পাকের কলমা বুলন্দ না হয়ে যাবে আর এক একজন মানুষের জিন্দগির পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত আমি তো মেহনত করতে থাকবো, আর যতদিন পর্যন্ত এই তরতিব না হবে ততদিন পর্যন্ত এই এলাকায় মরতে মেহনত করতে করতে মরতে পর্যন্ত আমি তৈরি হয়ে যাব। একদিকে হয় আল্লাহ পাকের কালেমা বুলন্দ হবে মানুষের জিন্দগির পরিবর্তন আসবে আর না হয় আমার কবর সেখানে রচিত হয়ে যাবে। বলেন যে এই যে জজ্বা আল্লাহর রাস্তায় বেরিয়ে মেহনতের জজ্বা, যে এই জজ্বা মদিনা ওনাদের মধ্যে পয়দা হয়েছে। আর বলেন যে ওনারা এমন এলাকার ছিলেন যে এলাকার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে কত প্রকার ফায়দা আর ফজাইল শোনানো হয়েছে, হাদিসে পাকের মধ্যে কত ফজিলতকে বাঁচানো হয়েছে, এমন সত্ত্বেও আল্লাহর রাস্তার খরুজকে ওনারা কোন সময় আল্লাহর রাস্তার খরুজ থেকে পিছপা হননি পিছে হটাননি। আজকে তো আমরা যে এলাকার মধ্যে আছি এটার ব্যাপারে তো মদিনা শরীফের মতন এত ফজাইল বায়ান করা হয়নি, যেখানে নামাজ এক ওয়াক্ত নামাজ তো 50,000 ওয়াক্ত নামাজের সমান, আর বলেন যে যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনের নামাজ, আর বলেন যে যেখানে সব সময় রহমত নাজিল হইতেছে, আর ওই জামানার মধ্যে তো সাহাবীদের ওই জামানার মধ্যে যেখানে হযরত জিব্রাইল আলাইহিস সালামের আগমন হইতেছে, যেখানে হযরত জিব্রাইল আলাইহিস সালাম নাজিল হইতেছেন, আর বলেন যে কিয়ামতের আগে যেখানে দাজ্জাল আসবে পুরা দুনিয়াতে দুনিয়া এরকম ভাবে নিরাপত্তাহীনতায় ভুগবে দিন এবং ইমানের লাইনে, আর বলেন যে ইমান গুটায় এরকম মদিনা মুনওয়ারার দিকে ফিরবে যেরকম সাপ তার গর্তের মধ্যে ঢোকে, আর ইমানের হেফাজত সেখানে হবে, দাজ্জালের ফিতনা হওয়া সত্ত্বেও ওই এলাকার মধ্যে ইমানের হেফাজত হবে, এরকম এলাকার মধ্যে এত ফজাইল ওই এলাকাকে কেন্দ্র করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচানো সত্ত্বেও সাহাবায়ে কেরাম ওরকম মদিনা মুনওয়ারা থেকে আল্লাহর রাস্তার নকল হরকত হরকতের মধ্যে কোন প্রকারের কমি করেননি। আজকে মহতরম দোস্ত বুজুর্গ আমরা যদি আল্লাহর রাস্তায় বের হয়ে ওই মেহনতটাকে সামনে রাখি যেরকম মদিনা ওনারা করছিলেন, তো দুনিয়ার কোনায় কোনায় আল্লাহ চাহে তো আবার দিন কায়েম হয়ে যাবে এবং অত ফজিলতের এরকম ফজিলতপূর্ণ জায়গার অধিবাসী হওয়া সত্ত্বেও সাহাবায়ে কেরাম যেমন আল্লাহর রাস্তায় যায় কবর বানাইবার জন্য আগ্রহ রাখতেন, আজকে যদি যদি আমাদের দিলের মধ্যে ওই জজবা হয় যে আল্লাহর রাস্তায় যাই দিনের মেহনত করার মাধ্যমে খোদার কালিমাকে বুলন্দ করবো আর না হয় সেখানে আমার কবর বানাই নিব, এই জজবা যদি আমাদের দিলের মধ্যে হয় তা আজকেও আল্লাহ তাআলা পুরা দুনিয়া কোনায় কোনায় আমাদেরকে জরিয়া করে কেন্দ্র করে দিনকে জিন্দা করে দিবেন। এই জন্য আল্লাহ রাস্তায় বের হয়ে মেহনত করতে সবাই তৈরি আছি তো ইনশাআল্লাহ। এই জন্য পাঁচ পাঁচ মাসের জন্য কারা কারা তৈরি আছেন নগদ তারাই বলেন, মেহরবানি করে বলতে থাকেন যে পাঁচ পাঁচ মাসের জন্য যে এরকম ভাবে আল্লাহ রাস্তায় বের হয়ে তিন তিন চিল্লার জন্য আল্লাহ রাস্তায় বের হয়ে নগদ আল্লাহ রাস্তায় বের হয়ে আমরা সময় লাগাবো এর জন্য বলতে থাকেন। Thank you.